আসাতাজাই কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের এবং স্নেহের যুবক কিশোর ভাইয়েরা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মোবারকময় এই মজলিসে আল্লাহ রাব্বুল আলমিন দীর্ঘ অনেকক্ষণ সময় ধরে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলমিনের দীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা অনেক বড় বড় ওলামায়ে কেরামদের কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন এবং মজলিসের শেষ দিকে আমি গুনাহগারও আপনাদের সামনে উপস্থিত হয়ে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে এতক্ষণ বসে থাকার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গিয়েছে যে এখনো আলহামদুলিল্লাহ আমাদের বাইদের কোরআন এবং সুন্নার আলোচনা শোনার মতো স্পৃহা মনোবল এখনো শক্ত আছে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের এই মজলিসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আজকের এই মাহফিলের প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত যত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্না থেকে আলোচনা করার জন্য চেষ্টা করেছেন। এই ওয়াজ মাহফিলে বিভিন্ন মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব এই জাতীয় কথা এ পর্যন্ত হয় নাই এবং আশা করি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এই জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা নাই। আজকের মাহফিলের বৈশিষ্ট্যই হইল এখানে কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সুন্নাহ থেকেই কথাবার্তা হবে। তো আমরা বেশি বিরক্ত করব না আপনাদেরকে, আপনাদের ধৈর্যের ভিতরে থেকেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত আমাদের মাহফিল আলোচনা শেষ হওয়া পর্যন্ত বসার ইচ্ছা নাই কার কার? আলহামদুলিল্লাহ দেখা যায় সবার ইচ্ছা আছে শেষ পর্যন্ত বসার। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধরে মাহফিলের শেষ পর্যন্ত বসার এবং কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন সকলে বলি আমিন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টা আলহামদুলিল্লাহ কারো মনে কষ্ট যাবে না, কারো সাথে আমাদের ঝগড়া হবে না, বিরোধ হবে না। এমন একটা বিষয় আজকে আমি আলোচনা করব যে বিষয়টা আমাদের দল মত নির্বিশেষে প্রত্যেকের জন্য সমভাবে প্রযোজ্য, যে জিনিসটি সবাইরই দরকার এবং সবাইরই একই জিনিস, যে জিনিস নিয়ে কোনো একটা লাভ নাই, এইরকম একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সুতরাং এখান থেকে উঠে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না, কারণ মানুষ উঠে যায় কখন, যখন দেখা যায় যে এমন কিছু কথা বলতেছে যে কথাটা তার পছন্দ হচ্ছে না, তার মনে ব্যথা লাগতেছে, তখন থাক এই হুজুর হুজুরের কথা বলুক আমি যাই, তখন উঠে চলে যায়। তো ইনশাল্লাহ এরকম কোনো কথা বলবো না যে কথা আমার মুরব্বীদের আমার ভাইদের কারো অপছন্দ হয়, আশা করি শেষ পর্যন্ত যেগুলো বলবো এগুলা আপনারও মনের কথা, আমারও মনের কথা, সবাইরে মনের কথা। আমরা যারা আজকের এই মাহফিলে এখানে বসছি, আমাদের পরবর্তী গন্তব্যস্থলটা কোথায়? এরপরে এখান থেকে, দুনিয়া থেকে আমরা যাব কোথায়? দুনিয়া থেকে বাসায় যাবেন। এখন আমরা মাহফিল শেষে বাসায় যাব, কিন্তু এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, তখন যাব আমরা কবরে। এই দুনিয়া এবং আখেরাত, এই দুনিয়া এবং কবরের মাঝখানে যে পার্টিশনটা, মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে, পার্টিশন বুঝেন তো? এই পার্টিশনটার নাম কি? মাউত। এই পার্টিশনটার নাম মৃত্যু, মাউত বা মৃত্যু। আচ্ছা, এই পার্টিশন বা এই মাউত, এই মৃত্যু হবে না কার কার দেখি? মৃত্যু হবে না এরকম কোন ভাই কি এখানে আছেন? তাহলে বোঝা যায় আমাদের সবাইরই রওনা দিছি একটা দিকে। কোন দিকে? মৃত্যুর দিকে, কবরের দিকে। সবার গন্তব্য একদিকে নাকি কেউ অন্য দিকে আছেন? কবরের দিকে রওনা না দিয়ে কেউ অন্য দিকে রওনা দিচ্ছেন, এরকম কেউ আছেন? তাহলে আমরা সবাই যাব তো এক জায়গায়, কি বলেন? সবার গন্তব্যস্থল এক জায়গায়, এক স্থানে, এবং সেই দিকে রওনা দিছি। প্রতিদিন এক কদম, দুই কদম, তিন কদম করে করে হায়াত যত বাড়তেছে, বয়স যত বাড়তেছে, তত আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে কবরের নিকটবর্তী হইতেছি, আখেরাতের নিকটবর্তী হইতেছি। মানুষের হায়াত বাড়ে না, বরং মানুষের হায়াত কমে, কমতে কমতে আস্তে আস্তে আস্তে আস্তে কবরের তত নিকটবর্তী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই মাউতার কথা, মৃত্যুটার কথা কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য আয়াতে কারিমায় এই মৃত্যুর কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা, এই আয়াতটা কিন্তু সবাই পারেন, এটা বাংলা আয়াত। এটা কি আয়াত? এক লোক নাকি সৌদি আরব গেছে, যায় শুনে যে আজান দিতেছে, কিরে আমাদের বাংলাদেশে যেরকম আজান দেয়, সৌদি আরবও এরকম আজান দেয়, সব কথা বলে আরবি কিন্তু আজানটা দে বাংলায়। বাড়িতে মোবাইলে বলতেছে, মা কোন দেশে আসলাম, সব কথা এখানে আরবি কিন্তু শুধু আজানটা বাংলায় দে, কারণ বাংলাদেশে যেভাবে দে ওখানেও ওইভাবে আজানটা দেওয়া হয়। কোরআনে কারিমের কিছু আয়াত আছে, এইগুলো শুনতে শুনতে আমাদের কাছে এত পরিচিত হয়, মনে হয় যে এগুলো বাংলা, আরবি মনে হয় না। দেখবেন যে মানুষটা কিছু জানে না, সেই মানুষটা কিন্তু এই আয়াতটা জানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন, যত প্রাণী আছে, যত নফস আছে, কুল্লু, কুল্লু মানে কুল্লু খালাস, কুল্লু খালাস মানে কি? কুল্লু নাফসিন, যত নফস আছে, যত প্রাণী আছে, যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর মজা গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদি একটি সীসা ডালা প্রাচীর, যদি একটি বিল্ডিং এর ভিতরে তুমি এমন ভাবে অবস্থান করছো যেখানে কোনো ছিদ্র নেই, ঢোকার মতো ভিতরে কোনো রাস্তা নাই, এরকম কোন ঘরে, আবদ্ধ ঘরেও যদি তুমি অবস্থান করো, মৃত্যু তোমাকে সেখানেও গিয়ে গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন, মৃত্যু এমন একটা জিনিস যেই জিনিস থেকে তোমরা শুধু পালাইতে থাকো, পালাইতে থাকো, সব সময় পালাও। কোন লোক চায় না যে সে মারা যাক, সব সময় মৃত্যুর থেকে পালায়, বাঁচতে চায়, বাঁচতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বান্দারে যত বাঁচতে চাও, যত পালাইতে চাও, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য মাউতকে এবং হায়াতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, মাউত এবং হায়াত দুইটারই সৃষ্টিকর্তা, দুইটারই খালেক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই মৃত্যু থেকে বাঁচার কোন উপায় আমাদের কারো নাই। আচ্ছা বলেন তো দেখি, জমিনের উপরে বেশি মানুষ না নিচে বেশি মানুষ? সবাই বলে না দেখি, মনে কষ্ট নিছেন নাকি? মরণের কথা কইছি এই জন্য ভয় পাইছেন? তাহলে মাটির উপরে বেশি মানুষ না নিচে বেশি মানুষ? নিচে বেশি মানুষ। মাটির উপরে সারা পৃথিবীতে যদি হয় 700 কোটি 800 কোটি, মাটির ভিতরে মাটির নিচে 7,007 লক্ষ কোটি মাটির নিচে আছে মানুষ। তাহলে এই যে যুগে যুগে এই মানুষগুলো আল্লাহর এই জমিনে এসেছিল, আল্লাহর এই জমিন থেকে ওই মাউত তাদেরকে গ্রাস করে মাটির উপরের থেকে মাটির নিচে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে জমিনকে এমন ভাবে বানিয়েছেন, উপরের মানুষগুলার বর, উপরের মানুষগুলার ওজন যেমন জমিন বহন করে, তার পেটের ভিতরে কোটি কোটি লক্ষ কোটি যে মানুষ ভিতরে ঢুকে আছে সেগুলার ওজনও এই জমিন বহন করে। তাহলে বোঝা যায় এই গ্রামের চতুর্পাশে, এই এলাকার চতুর্পাশে যদি ঘুরে দেখি, দেখা যাবে অনেক কবরস্থান আছে, আছে না? এই কবরস্থানগুলোর দিকে যদি একবার তাকাই, গভীরভাবে তাকাই, এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে কত প্রভাবশালী, কত ক্ষমতাশালী, কত মানুষ ছিল, যে মানুষগুলোর ইশারা ইঙ্গিতে এই গ্রামের মানুষ উঠা বসা করত, এই এলাকার মানুষের সামনে কথা বলার মতো ক্ষমতা কারো ছিল না, এরকম কত মানুষ এই এলাকার মধ্যে ছিল। আজকে ওই মানুষগুলোর কোনো সাড়া শব্দ নাই, কোনো আওয়াজ নাই, অন্ধকার কবরের ভিতরে অসহায়ের মতো কি অবস্থায় আছে আমরা জানি না। আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকের এই ওয়াজ মাহফিলে যে মানুষগুলো বসে শুনতেছি, যে মানুষটা বয়ান করতেছি, আজ থেকে 100 বছর পরে এসে এই এলাকায় এই জমিনে খবর নিয়ে দেখিও, এই বক্তাও জমিনের উপরে নাই, এই শ্রোতারা একজন জমিনের উপরে নাই, সবগুলো চলে গেছে জমিনের ভিতরে। তাহলে আমাদের গন্তব্য একই জায়গায়, যাব সবাই এক দেশে, রওনা দিয়েছি সবাই এক দেশে, উঠেছি সবাই একই ট্রেনে একই বাসে, আবার এই বাসের ভিতরে ট্রেনের ভিতরে যাত্রা পথে আবার মারামারি কেন? কি বলে? যাম সবাই এক দেশে, রওনা দিছি এক দেশে, যাত্রা সব এক দেশে, একসাথে রওনা দিছি, গন্তব্য একই জায়গায়, তাহলে তো একজন আরেকজনকে সহযোগিতা করা দরকার। সাগর পথে এখান থেকে বঙ্গোপসাগর দিয়ে রওনা দিয়েছেন, জেদ্দা যাইবেন, সাগর দিয়ে জেদ্দা যাবেন, আগে হজ করতে যাইতো না, লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে, বড় জাহাজের মধ্যে উঠছেন, জাহাজে করে হজে যাবেন। কিছু মানুষ বসছেন নিচতলায়, কিছু মানুষ বসছেন উপরের তলায়, জাহাজের মধ্যে। আপনারা তো এই এলাকার মানুষ, চাঁদপুরের কাছাকাছি নাকি? আবার দাউদকান্দিও তো নদী এলাকা, আপনারা লঞ্চে যান না? লঞ্চে কিছু নিচে বসে, কিছু উপরে বসে, দোতলায় বসে। জাহাজের মধ্যে এরকম কিছু মানুষ উপরে বসছে, কিছু মানুষ নিচে বসছে। যারা ভাড়া কম দিছে, টাকা কম দিছে, তারা নিচে বসছে। যারা একটু টাকা বেশি দিছে, তারা একটু উপরে বসছে। জাহাজের মধ্যে, লঞ্চের মধ্যে পানি থাকে কোন জায়গায়? জি, নিচে তো হইল, জাহাজের নিচে পানি, কিন্তু খাওয়ার পানি কোথায় থাকে? খাওয়ার পানি উপরে, খাওয়ার পানি নিচে না। নিচে যে পানি আছে, এই পানি খাওয়া যায় না, খাওয়ার পানি থাকে উপরে। দোতলায় উপরে বড় মানুষগুলো, বড় লোকগুলা বসে আছে, শুয়ে আছে। নিচের মানুষগুলো একটু গরিব, একটু সাধারণ মানুষ। এই মানুষগুলো বারবার পানি খেতে যায়, পানি আনতে যায়। সাগরের মাঝখানে খুব বিরক্ত মনে হচ্ছে তাদের কাছে। একটু আরামে ঘুমাইতেছিল, একটু বিশ্রাম নিতেছিল। বিশ্রামের ভিতরে নিচের মানুষগুলো যায় খালি ডিস্টার্ব করে, বলতেছে তোমরা খবরদার, আর নিচে আর উপরে আসবা না। নিচের মানুষ নিচে থাকবা, ভাড়া কম দিছ, উপরে আসো কেন বারবার? উপরে আসে আমাদেরকে ডিস্টার্ব করা যাবে না। বাস, উপরের মানুষ আর নিচের মানুষ দুই গ্রুপে ঝগড়া। নিচের মানুষ উপরে যাওয়া যাবে না, উপরের মানুষ নিচে আসা যাবে না। উপরের মানুষ আরামে ঘুমাইতেছেন, খাইতেছেন, পানি খাইতেছেন, বিশুদ্ধ পানি সব ব্যবহার করতেছেন, আরামে আছেন। নিচের মানুষেরা দেখা গেল তারা বিশুদ্ধ পানি পাচ্ছেন না, খাবারের পানি পাচ্ছেন না, পানির অভাব। নিচের মানুষগুলা বললো, ভাই আমরা এত কষ্ট করে উপরে যাওয়ার দরকার কি? উপরের মানুষগুলাকে এত বিরক্ত করার দরকার কি? আমরা এক কাজ করো, আমরা আমাদের হাতের নাগালেই তো পানি, আমরা নিচে দিয়ে একটা ছিদ্র করে দিই। ছিদ্র করে দিলে পানি সব আমরা তাড়াতাড়ি পেয়ে যাইব। নিচের মানুষেরা মিলে উঠার দিয়ে নিচে ছিদ্র করা শুরু করে দিছে। উপরের মানুষেরা আরামে ঘুমাইতেছে, বলতেছে নিচের মানুষ যা মনে চায় তাই করুক, এগুলো অভদ্র মানুষ, গরিব মানুষ, এগুলো সাধারণ মানুষ, আমরা তাকানোরও দরকার নাই, তারা নিচে যা মনে চায় তাই করুক, উপরে না আসলেই হইল। উপরের মানুষ আরামে ঘুমায়, নিচের মানুষ ছিদ্র করে, উপরের মানুষ আর বাধা দিল না, উপরের মানুষ আরামে ঘুমাই রইল। যখন জাহাজের ভিতরে পানি ঢুকে যাবে, তখন উপরের মানুষ গুলা রেহাই পাবে নাকি? নিচের মানুষও মরিব, উপরের মানুষও মরিব, দুই মানুষই মরিব। তাহলে তাদের গন্তব্যস্থল যদি বঙ্গোপসাগর থেকে চট্টগ্রাম বন্দর থেকে জেদ্দা হয়, এই জেদ্দা যাওয়া পর্যন্ত সাগরের মাঝখানে তাদের ভিতরে মিল মহব্বত থাকা দরকার ছিল, তাদের মধ্যে সমঝোতা থাকা দরকার ছিল। মিলে মিশে মহব্বতের সাথে নিস্তার সাগরের মাঝখানে গিয়ে এরকম ঝগড়াঝাটির কারণে নিচের মানুষও ডুববে, উপরের মানুষও ডুববে। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই মানুষগুলো সবগুলা রওনা দিয়েছি কবরের দিকে, সবগুলার গন্তব্যস্থল একই জায়গায়। মাঝখানে দুনিয়ার ভিতরে অল্প কিছু সময় একটু বিরতির জায়গা, ওই জায়গায় আসি। বিরতির জায়গার মধ্যে উপরের মানুষ নিচের মানুষ যদি ঝগড়াঝাটি, মারামারি, দলাদলি, ফেরকাবাজি করি, তাহলে সব মানুষ ডুবে, সব মানুষ জাহান্নামে যাইতে হবে, কেউ বাঁচার উপায় নেই। যদি এরকম দলাদলি, গ্রুপ আর ফেরকার মধ্যে বিভক্ত থাকে, সবার গন্তব্য এক, রওনা দিছি এক জায়গায়, মিলেমিশে এক জায়গায় যাবো, কি বলেন? আচ্ছা, যে জায়গাটায় যাব, যে কবরে যাব, যেদিকে রওনা দিয়েছি, ওই জায়গাটা সবচেয়ে দামি কোন জিনিস? কোন জিনিসের দামটা সেখানে সবচেয়ে বেশি? আমলের দাম বেশি। আমল নিয়ে গেছেন বস্তায় বস্তায়, ইমান নেন নাই, ইমান রাখে গেছেন উপরে, ইমান ছেলে মেয়েদের জন্য রাখে গেছেন, আর আমল আপনি সাথে করে নিয়ে গেছেন, কাজ হবে? তাহলে ওখানে কি নিতে হবে? দুটোই নিতে হবে, আগে ইমানও নিতে হবে, আমলও নিতে হবে। তবে ইমানের জরুরত বেশি না আমলের জরুরত বেশি? ইমানের জরুরত বেশি। আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের ওয়াদা করছেন, ইমানও বলছেন, আমলও বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর আমল সালেহ করে, লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনলে আর আমল সালে করলে তাদের জন্য আছে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি। তাহলে কি কি লাগবে? ঈমান লাগবে, আমল সালে লাগবে। বিসিএস পরীক্ষা দিবেন, কয়টা পরীক্ষা দিতে হয় আপনাদের এলাকায়? বিসিএস পরীক্ষা দেয়নি, কয়টা পরীক্ষা দিতে হয় বলেন তো দেখি? তিনটা পরীক্ষা দিতে হয়। কয়টা? তিনটা। প্রথমে একটা পরীক্ষা হয় শুধু প্রিলিমিনারি, প্রথম পরীক্ষাটা হয় এক ঘন্টার একটা পরীক্ষা, সেখানে 100টা প্রশ্ন থাকে, 100টা প্রশ্ন শুধু সঠিক প্রশ্নটা শুধু উত্তর দিতে হয়, শুধু দাগাইতে হয়, বৃত্ত বরাদ করে দিতে হয়। এই ছোট্ট একটা পরীক্ষা হয় প্রথমে, এই পরীক্ষা যদি টিকে তাহলে দ্বিতীয়বার রিটার্ন পরীক্ষা দিতে পারে, রিটার্ন পরীক্ষা যদি টিকে তাহলে বাইবা দিতে পারে। কিন্তু কেউ যদি প্রথম পরীক্ষাটায় টিকলো না, সে কি রিটার্ন পরীক্ষা দিতে পারবে? ঠিক একইভাবে যেই জগতে যেই জায়গায় আমরা রওনা দিয়েছি সেই জায়গায় দুইটা জিনিসই লাগবে, ইমানও লাগবে, আমল সালেও লাগবে। কিন্তু আগে লাগবে ইমান, তারপরে লাগবে আমল সালে। কবরের মধ্যে যে প্রশ্নগুলো হবে, কি কি প্রশ্ন হবে বলেন তো দেখি? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নগুলো ইমানের প্রশ্ন না আমলের প্রশ্ন? ইমানের প্রশ্ন। তাহলে প্রথম প্রিলিমিনারি, প্রথম কবরের পরীক্ষা, প্রথম কবরের প্রশ্ন কিন্তু ইমানের উপরে। প্রথম জিজ্ঞাসা করছে, এ মিয়া নামাজ পড়ছো নাকি? জিজ্ঞাসা করছে। তাহলে আমলের পরীক্ষা পরে। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটির হিসাব নেওয়া শুরু হবে সেই আমলটা হলো সলাত। নামাজের হিসাব দিয়ে কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে। তাহলে নামাজের হিসাব শুরু হবে হাজার হাজার বছর পরে কিয়ামতের ময়দানে, কিন্তু ইমানের হিসাব শুরু হয়ে যাবে মারা যাওয়ার সাথে সাথে। অনেকের এমনও হতে পারে, আল্লাহ না করুক, এমনও হতে পারে রাত্রে আজকে এখন এখানে বসে আছি, সকালবেলায় সেই কবরের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, কালকে শুরু হয়ে যেতে পারে, এক মাস পরে শুরু হয়ে যেতে পারে, এক বছর পরে শুরু হয়ে যেতে পারে। সেই পরীক্ষাটা ইমানের পরীক্ষা। তাহলে ইমানের জরুরত, ইমানের দরকারিতা আগে, আমল তা পরে। ইমান আগে, আমল পরে। কোন ব্যক্তির আমল আছে বস্তায় বস্তায়, অনেক আমল নিয়ে সে কবরে গেছে কিন্তু ইমান নেয় নাই। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু বিশাল আমল নিয়ে কবরে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করেছে, উমরা করেছে, কত ইবাদত বন্দেগী করেছে, বস্তায় বস্তায় তার সওয়াব, বস্তায় বস্তায় আমলে সালে। কিন্তু ইমানটা নিয়ে যেতে পারে নাই। ইমানটা না নিয়ে যাওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইর পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হয় নাই। কি নিতে পারে নাই? আবু জেহেল আবুল আহাবেরা আমল কিন্তু অনেক নিয়ে গেছে। আবু জেহেল আবুল আহাব এই মানুষগুলো আল্লাহর অনেক ইবাদত বন্দেগীও করছে। আবু জেহেল আবুল আহাবেরা বাইতুল্লাহর ভিতরে বসে বসে আল্লাহর কাছে দোয়াও করতো মাঝে মাঝে। হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, আবু জেহেল বদরের যুদ্ধে যাওয়ার সময় বাইতুল্লাহর গিলাব ধরে আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে এই যে আমলগুলো আবু জেহেল আবুল আহাব নিয়ে গেল, আমলগুলো কোনো কাজ হবে নাকি? কারণ কি? ইমান নাই, ইমানে সমস্যা। তাহলে ইমানের চিকিৎসা আগে করতে হবে না আমলের চিকিৎসা আগে? একজন রোগী গেছে ডাক্তারের কাছে, রোগ হয়েছে 10টা, রোগ কয়টা? এখন ডাক্তার কি 10 রোগের ওষুধ যদি একসাথে দেওয়া শুরু করে রোগী এটা বাঁচব? রোগী এটা তো যদি এক বছর বাঁচার থাকে তা একদিনে মরে যাবে। এই জন্য ডাক্তার সাহেব আগে ঠিক করেন এই 10টা রোগের মধ্যে কোন রোগটা সবচেয়ে জটিল, এক নম্বরে আমাকে কোনটা চিকিৎসা করতে হবে, দুই নম্বরে কোনটা, তিন নম্বরে কোনটা, চার নম্বরে কোনটা, পাঁচ নম্বরে কোনটা, এই পাঁচটা রোগের চিকিৎসা করলে বাকি পাঁচটা অটোমেটিক এমনি ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের সমস্যা আমলের থেকে ইমানের সমস্যা বেশি, আমাদের জটিলতা ইমানে বেশি। ইমান যদি বিশুদ্ধ হয়ে যায়, ইমান যদি সহি হয়ে যায়, আকীদা যদি বিশুদ্ধ হয়ে যায়, ওই আকীদার টানে, ইমানের টানে, ইমানেই আমার আমলকে বিশুদ্ধ করে দিবে। এজন্য বিশুদ্ধ করা জরুরি, সবচেয়ে বেশি জরুরি আমার ইমান। আমল বিশুদ্ধ জরুরি, কিন্তু ইমানের বিশুদ্ধতাই আমার আমল অটোমেটিক বিশুদ্ধ হয়ে যাবে। এজন্য আমাদেরকে প্রথম নজর দিতে হবে বিশেষ করে ইমানের দিকে। ইমানটা যদি বিশুদ্ধ হয়, ইমানটা যদি সহি হয়, ইমানটা যদি খাঁটি হয়, ইমানটা যদি শিরক মুক্ত ইমান হয়, ইমানটা যদি বিদআত মুক্ত ইমান হয়, ইমানটা যদি কুফর মুক্ত ইমান হয়, ইমানটা যদি নেপাক মুক্ত ইমান হয়, ওই ইমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পাইতে হলে ইমান অবশ্যই লাগবে, ইমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ইমান ছাড়া কেউ জান্নাত পাবে এটা যদি কেউ বিশ্বাস করে, সেই জান্নাত পাবে না, তার ইমানে চলে যাবে। কেউ যদি মনে করে যে ইমান ছাড়াও জান্নাত পাওয়া যায়, ইমান ছাড়া জান্নাত পাওয়া যায় না, কিন্তু আমল ছাড়া জান্নাত পাওয়া যায়, কি বলেন? আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাসার 48 নম্বর আয়াতে আরো অনেক আয়াতে একই কথা বলছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ maaf করে দিতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ আল্লাহ maaf করেন না। তাহলে বোঝা যায় ইমান নিয়ে যদি কেউ না যায় সে জান্নাত পাবে না, কিন্তু আমলে সমস্যা, অনেক গুনাহ করছে, অনেক অপরাধ করছে, অনেক কবিরা গুনাহও করছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত গুনাহ তার maaf করে দিতে পারেন, কিন্তু ইমান নিয়ে যায় নাই, ইমানবিহীন গেছে, শিরক করে গেছে। আল্লাহ বলতেছেন এই মানুষটারে আমি কখনো জান্নাতে ঢুকতে দিব না, আমার জান্নাতের ধারে কাছেও আসতে পারবে না। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায়, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিই। সুবহানাল্লাহ কবে না নাও, ওয়াল্লাহ এই দেশে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বুঝে না, কয় হুজুর আপনার মা মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ, মা মারা গেলে আলহামদুলিল্লাহ, তাই কোনটা সময় কি বলতে হবে যে আল্লাহ পাক শিরক করলে জান্নাতকে হারাম করে দেন, ঈমান নিয়ে না গেলে জান্নাত হারাম, জান্নাত দিবেন না, কি বলবেন? আউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই ওই মৃত্যুর আগে আগে ঈমান ঠিক করতে হবে। ঈমানটা নিয়ে যদি কবরে যাওয়া যায়, তাহলে কবরে আপনি প্রশ্নে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষা পাস করার সম্ভাবনা আছে। আর ঈমান নিয়ে না মরলে, ঈমান নিয়ে না গেলে কবরের পরীক্ষায় প্রথমে আপনি ফেল। কবরের পরীক্ষায় ফেল করে আপনি কিয়ামতের ময়দানে নামাজের পরীক্ষায় পাস করবেন, ওই পরীক্ষায় তো অংশগ্রহণ করতে পারবেন না। পাস করা তো পরে, আগে তো পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাইতে হবে। আপনি যখন কবরের পরীক্ষায় ফেল করে গেছেন, আপনি ওই কিয়ামতের ময়দানের পরীক্ষায় আপনি অংশগ্রহণ করার সুযোগ নেই, কারণ আপনি প্রথমেই বাদ। এই জন্য আগে ইমানটাকে ঠিক করতে হবে। ইমানটা যদি ঠিক করেন লাভটা কি হবে, কিছু সরাসরি লাভের কথা শুনেন। প্রথমে সূচনাতে যে লাভ, কবরের মধ্যে যখন প্রশ্নগুলা করা হবে উত্তর দিয়ে দিবেন সঠিকভাবে, সুন্দরভাবে, ইমানের পরীক্ষা আপনি পাস করে গেলেন, পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আলবিসুহু মিনাল জান্না ওয়া আফরিশুহু মিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আলবিসুহু মিনাল জান্না, আমার এই বান্দাকে, আমার এই বান্দিকে জান্নাতের লেবাস পরাই দাও। সুবহানাল্লাহ, আমার এই বান্দাকে যে পোশাকটা দুনিয়ার মানুষ পরাই দিছে, খুব কম দামি অল্প দামি পোশাক, এই পোশাকটা খুলে আমার বান্দাকে জান্নাতের পোশাক এনে দাও। সুবহানাল্লাহ, ওয়া আফরিশুহু মিনাল জান্না, দুনিয়ার মানুষ আমার বান্দাকে মাটির মধ্যে শোয়াই রেখে গেছে, কিন্তু আমার এই বান্দা যে ঈমান নিয়ে আসছে, অনেক দামি জিনিস এটা, অনেক মূল্যবান জিনিস, সারা দুনিয়া বিক্রি করলেও ঈমানের দাম হয় না, এরকম মহা মূল্যবান জিনিস নিয়ে আমার বান্দা কবরে আসছে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবর থেকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, কবরের থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ইয়াজিদু মিন রিহিহা ওয়া তাইবিহা, ওই জান্নাতের সুগন্ধি, জান্নাতের গ্রান কবরে বসে পাইতে থাকবে। সুবহানাল্লাহ, এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ব্যবস্থা দিন, ছায়ার মধ্যে ছায়ার ব্যবস্থা করবেন, অর্থাৎ যত জায়গায় যত বিপদ, যত মুসিবত, সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে যদি ঈমান নিয়ে কবরে যাওয়া যায়, সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহর হেফাজত করবেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোন ভয় নাই, কোন চিন্তা নাই, কোন পেরেশানি নাই। আর যদি ভাই ঈমান না নিয়ে কবরে যাই, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ঈমান নিয়ে আসতে পারে নাই, এই বান্দাকে জাহান্নামের লেবাস পরাই দাও। এই বান্দাকে আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা এনে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, জাহান্নামের উত্তপ্ততা, জাহান্নামের উষ্ণতা যেন সেই কবরে বসে পায়। আর ওই ফেরেশতারা, যেই দুই ফেরেশতা কবরে পরীক্ষা নেওয়ার জন্য, ডিউটি করার জন্য আসবেন, ওই ফেরেশতাদের হাতে কিন্তু একটা মির্জাবাতুন মিন হাদিদ, একটা লোহার হাতুড়ি থাকবে। আগে যখন স্যাররা ক্লাসে আসতেন, হুজুররা ক্লাসে আসতেন, হাতে কি নিয়ে আসতেন? বেত নিয়ে আসতেন। এখন আবার বেত ব্যবহার নিষিদ্ধ। তো ওই যে কবরে যে দুই স্যার আসবেন, এই দুই স্যারের নাম কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, এই দুই স্যারের নাম হলো মুনকার নকির। এই দুই স্যার পরীক্ষা নেওয়ার জন্য আসবেন, কবরের মধ্যে পরীক্ষার ডিউটি দিবেন। এমন দুইজন স্যার, একজন স্যার চোখে দেখে না, আরেকজন স্যার কানে শুনে না। দুই স্যারে একজনের চোখে সমস্যা, আরেকজনের কানে সমস্যা। আপনি কোন প্রশ্ন বুঝেন নাই, যদি বলেন স্যার আমার প্রশ্নটা তো বুঝতেছি না, দুই নম্বর প্রশ্নটা একটু বুঝাই দেন, যিনি চোখে দেখেন না উনি বলবো, বাবারে কেমনে বুঝাই দিব, আমি তো চোখেই দেখি না। আরেকজন কানে শুনে না, তাকে যদি বলেন আমার দুই নম্বর প্রশ্নটা একটু বুঝাই দিন, তখন তিনি বলবেন, বাবারে আমি তো কানে শুনি না, তুমি কি কও, আমি কিছু শুনি না। অর্থাৎ সেখানে ওই স্যারদের থেকে কিছু প্রশ্ন বুঝে নিবেন, এই সুযোগও কিন্তু সেখানে নাই। মির্জাবাতুন মিন হাদিদিন আও বিমাতারিক মিন হাদিদিন, ওই দুই স্যার আসার সময় হাতের মধ্যে একটা বিশাল লোহার হাতুড়ি নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? হাতুড়ি, বেত না খালি, ওইটা এমন একটা বিশাল হাতুড়ি নিয়ে আসবেন, লোহার হাতুড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তুরিবা বিহা আলা জাবালিন লা সারা তুরাবা, ওই হাতুড়িটা এমন এই হাতুড়ি দিয়ে যদি একবার একটা বিশাল পাহাড়ের উপরে আঘাত করা হয়, পাহাড়ের উপরে পাথরের পাহাড়ের উপরে মারা হয়, ওই হাতুড়ির আঘাতে পাহাড়টা ভেঙ্গে চুরে চুরমার হয়ে মাটিতে ধুলাবালিতে পরিণত হয়ে যায়। আল্লাহ, এইরকম হাতুড়ি নিয়ে এই মুনকার নাকির কবরে আসবেন। যদি ইমানটা না নিয়ে কবরে যাওয়া যায়, ওই হাতুড়ির বাড়ি কিন্তু খাইতে হবে, হাতুড়ি থেকে রেহাই নেই। এমনকি আরো বিভিন্ন আযাবের ব্যবস্থাপনা কবরের আযাবের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা, যদি আমি আশঙ্কা না করতাম, লাউলা আল্লাহ তুদাফানু, আমার উম্মতেরা রে, যদি আমার আশঙ্কা না হইতো তোমরা দাফন করা বন্ধ করে দিবা, লা দাউতুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতেরে তুমি কবরের আযাবটা দেখায় দাও। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে, কবরের আযাব যদি দেখায় দেওয়া হয়, তোমরা জীবনে কোন মানুষকে আর দাফন করবা না। এই আযাবে কবর থেকে প্রত্যেক নামাজে আল্লাহর কাছে পানা চাইবেন। দোয়ায় মাসুরা শিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েননি আপনারা? বলে হুজুর আমরা তো শুনছি, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা, ওটাও ঠিক আছে, দোয়ায় মাসুরা খালি একটা না, দোয়ায় মাসুরা অনেকগুলা। কোরআন এবং সুন্নার মধ্যে যত দোয়া আছে সব দোয়ার নাম দোয়ায়ে মাসুরা। মাসুরা মানে মা উসিরা ফিল কোরআন ওয়াস সুন্না, কোরআন এবং সুন্নায় যত দোয়া আছে এগুলার নাম মাসুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আযাবে কবর থেকে আল্লাহর কাছে পানা চাও, কারণ আযাবে কবর সাংঘাতিক ভীষণ কঠিন জিনিস। তাহলে আযাবে কবর থেকে বাঁচতে হলে কি লাগবে? বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে শুয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুমিন আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কেমনে দোয়া করবে? রাব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, যত মানুষ ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে থাকা লাগবে না, কোটি কোটি মুমিন খালি আপনার জন্য কেয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে, আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে যারা ঈমান নিয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। তাহলে আগে আমাদের বিশুদ্ধ করতে হবে কি? কিন্তু আজকে সমস্যা হলো, ঈমান নিয়ে কোনো কথাবার্তা নাই, ঈমান নিয়ে বয়ান নাই, ঈমানের আলোচনা নাই, শুধু আমলের বয়ান, আমলের ছড়াছড়ি, আমল নিয়ে মারামারি, আমল নিয়ে ঝগড়াঝাটি, হাত কোথায় বানবে এটা নিয়ে ঝগড়া হয়। যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন আলহামদুলিল্লাহ দেখছেন, হাত তো পৃথিবীর অসংখ্য মুসলিম হাত তো বাঁধেই না, দেখছেন না, হাত খুলে রেখে নামাজ পড়তে হাজার হাজার হাজি, কত মানুষ দেখেন হাত খুলে রেখে, তারা তো হাত বাঁধেই নেই, তো তাদের নামাজ হবে না। তাহলে হাত কোথায় বানবো এটা ঝগড়ার বিষয় না, মারামারির বিষয় না, মারামারির বিষয় ইমান, ইমান ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, এটাই হলো মূল বিষয়। ইমান যদি বিশুদ্ধ করা হয় তা আমল অটোমেটিক বিশুদ্ধ হবে, এবং ওইটা পরের জিনিস, ওইটা আগে না, আগে জিনিস ইমান। আচ্ছা, যে ইমানটা নিয়ে আমরা কবরে যাব, আল্লাহর কাছে কত দোয়া করি, করি না? জানাজার নামাজে কি দোয়া করেন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়া যতদিন বাঁচায় রাখো, আল্লাহ আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখিও, আল্লাহ গো দুনিয়া থেকে যখন মৃত্যু দিবা, মৃত্যুর সময় ফা তাওয়াফফাহু আলাল ঈমান, ঈমানের উপরে আমার মৃত্যুটা দিও। সুবহানাল্লাহ। মুরব্বীকে জিজ্ঞাসা করেন, চাচা কি দোয়া করতাম? চাচা কয়, কোনো দোয়ার দরকার নাই, একটা দোয়া করেন, আল্লাহ যাতে আমার ইমানটা নিয়ে মরার তৌফিক দেন, ইমানটা যাতে সাথে লই যেতে পারি, এরকম বলে না? মানে কোন কিছু দরকার নাই, খালি ইমানটা লই যাতে কবরে যেতে পারি। যে ইমানটা লই কবরে যাবেন, ইমানটা যদি জাল টাকা হয়, জাল ইমান হয়, এবার কি করবেন? বাজারে গেছেন 500 টাকার নোট নিয়ে বাজার করবেন, 500 টাকার নোটটাই জাল, আগে চেক করে দেখেন নাই। এখন এমন অবস্থায় পড়ছেন জাল টাকা দিয়ে কিছু করতেও পারতেছেন না, আবার যে বাড়ি থেকে এসে নিয়ে যাবেন সেই ব্যবস্থাও নেই। তাহলে আগে আমাকে দেখে শুনে নিতে হবে যে যে জায়গায় রওনা দিছি কবরে সেখানে নকলেরও কোনো সুযোগ নেই। নকলের সুযোগ আছে নাই? প্রশ্ন, আউট হওয়ার সুযোগ আছে নাই? আরে প্রশ্ন তো আউট হয়ে আছে, সুযোগ নাই। কবরের প্রশ্ন তো আগেই আউট, আল্লাহ পাক আগেই আউট করে দিচ্ছেন, আপনারা জানে গেছেন, একটু আগে তো বলছেন কি কি প্রশ্ন হবে। কিন্তু সেখানে কাউকে জিজ্ঞাসা করবেন ওই নকল করার সুযোগ নেই, কারণ দুনিয়ার সাথে ওই কবরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোন টেলিফোনের যোগাযোগ নাই, মোবাইলের যোগাযোগ নাই, কথা হাজার হাজার মন মাটি দিয়ে উপরের থেকে চাপা দেওয়া হয়েছে, কোন ধরনের যোগাযোগ নাই, বিচ্ছিন্ন। সুতরাং নকলেরও কোন সুযোগ সেখানে নাই। এই জন্য সেই জায়গায় যাওয়ার আগে ইমানটাকে একটু ঠিক করে নিতে হবে। ইমানটা জাল নাকি ঠিক আছে, না ইমান আছে না ইমান নাই, নাকি ইমান অসুস্থ, না ইমান মরে গেছে, না ইমান চলে গেছে, একটু খোঁজ খবর নেওয়া দরকার আছে না? কারণ যে ইমান লই যাবেন সেই ইমানটা এত দামি, এত মূল্যবান, এই জন্য ইমানটাকে আগে বিশুদ্ধ করি আমরা। ইমানটা বিশুদ্ধ করতে হলে 4টা জিনিস জানতে হবে। কয় জিনিস? 1 নম্বরে জানতে হবে উসুলুল ইমান। কি জানতে হবে? ইমানের উসুল। ইমানের ইমানের উসুল কয়টা? কি ইমান লই যাবেন, কোন ইমান লই যাবেন কবরে? এখনো ইমানের উসুল শিখেন নাই, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, যে কোনো সময় চলে আসবে মালাকুল মাউত, এখনো ইমানের উসুল জানা না, ইমান লই কবরে যাব, বসে আছে। ইমানের উসুল 3টা। ইমানের উসুল কয়টা? 3টা। 2 নম্বরে জানতে হবে ইমানের আরকান। ইমানের কি আরকান? ইমানের আরকান কয়টা? 6টা বা 7টা। 3 নম্বরে জানতে হবে ইমানের আহকাম, ইমানের শারায়েত, ইমানের আহকাম জানতে হবে। ইমানে মুজমাল জানেন না? ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সমস্ত আহকাম এবং আরকানকে আমি কবুল করলাম। বলছেন না তো কি কবুল করছেন? কোনদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছেন যে ইমানের আহকাম কোনগুলা কবুল করছি, ইমানের আরকান কোনগুলা কবুল করলাম? খবর তলন নাই, এমনি ইমান লই কবরে যাবেন, বসে আছেন। ইমান লই কবরে যাওয়া এত সহজ, এই জন্য ইমানের আহকাম জানতে হবে, ইমানের আরকান জানতে হবে। কয়টা গেছে? 3 জিনিস। 4th নম্বরে জানতে হবে ইমান বঙ্গের কারণগুলো জানতে হবে। ওযু যেমন ভাঙ্গি যায়, নামাজ যেমন ভাঙ্গি যায়, রোজা যেমন ভাঙ্গি যায়, হজ যেমন ভাঙ্গি যায়, একইভাবে আপনার ইমানও ভাঙ্গি যেতে পারে। ইমান ভাঙ্গে না? আচ্ছা, কোনদিন বাংলাদেশে একজন মানুষের ইমান ভাঙছে শুনছেন? যে অমুক ভাইয়ের ইমানটা ভাঙ্গি গেছে, নতুন করে আবার ইমান আনছে, এরকম কোন ভাইয়ের ইমান ভাঙতে শুনছেন? আচ্ছা, কোনদিন ওযু ভাঙতে শুনছেন? কি ওযু ভাঙতে শুনেন নাকি? ওযু ভাঙতে শুনছেন? মাঝে মাঝে দেখা যায় কোন ভাইয়ের ওযু চলে গেছে, উনি মসজিদের বাইরে যায় আবার ওযু করে আসছেন, দেখেন না? নামাজ ভাঙতে দেখি, ওযু ভাঙতে দেখি, রোজা ভাঙতে দেখি, এমনকি হজ ভাঙতেও দেখি। কিন্তু ইমান ভাঙতে কোন মুসলমান ভাই বোনের কোনদিন ইমান ভাঙছে এটা কিন্তু শুনি নাই, শুনিও নাই দেখিও নাই। এবং যত মানুষকে জিজ্ঞাসা করবেন সারা পৃথিবীর যে ইমান ভাঙছে এরকম একজন মানুষ দেখছো কিনা, দেখে নাই। তাহলে কি ইমান এমন জিনিস যে জিনিস আর ভাঙে না? এটা এমন জিনিস একবার ঢুকলে আর এটা ভিতর থেকে বাইর হয় না, অথবা এটার উপরে যত জুলুম যত নির্যাতন যত অত্যাচার করবা এটা কোনোদিন বাইর হবে না। ইমান কি এরকম জিনিস? তাহলে ইমান ভাঙে না? ইমান ভাঙার কারণ কয়টা? অনেকে জানে না, দেখছেন অনেকের ইমান ভাঙ্গি বসে গেছে কিন্তু খবর নাই যে ইমান ভাঙছে। কারণ অজু ভাঙার কারণ যদি চাচা না জানে তাহলে চাচা বাথরুমে যাবো তাও অজু করবে না, কবে যে বাথরুমে না গেছি অজু করা লাগবো কেন? আবার চাচা আসার নামাজ পড়ে ঘুমাইবো, সকালবেলায় ফজরের নামাজে চলে আসবো অজু ছাড়া। এরে চাচা অজু করেন নাই কেন? কয় এসার নামাজের উজু করছি না বাবা, এসার নামাজের উজু করছি, আবার এখন উজুর কি দরকার? কারণ কি, চাচা যে রাত্রে ঘুমাইছে ঘুমাইলে যে উজু ভাঙ্গি যায় এটা তো চাচা জানে না, চাচার দোষ কি? আগে তো উজু ভাঙ্গের কারণ জানতে হবে, কি কি কারণে উজু ভাঙ্গে তারপরে না উজু যায়। আল্লাহর কোন বান্দা যদি উজু ভাঙ্গের কারণ না জানে এই লোক জীবনে একবার উজু করলে আর কোনোদিন উজু ভাঙবে না। একবার উজু করলে সারা জীবনের নামাজ সব পড়তে পারবো, কোনোদিনও তার উজু ভাঙবে না। সে যতবার টয়লেটে যাক কোন উজু ভাঙবে না, সে যত ঘুমাক উজু ভাঙবে না, যাই করুক উজু ভাঙবে না। কারণ হেতু উজু ভঙ্গের কারণে জানে না। ঠিক ইমান ভঙ্গের কারণ না জানার কারণে এই দেশের কোন মানুষের ইমান ভাঙে না, কারণ ইমান সবারই ভাঙ্গি বসে রয়েছে কিন্তু জানা না যে ইমান ভাঙছে, কারণ ইমান ভঙ্গের কারণ জানা। তাহলে কয়টা জিনিস শিখতে হবে? ইমান নিয়ে কবরে যাইতে হলে ইমানটা ঠিক আছে কিনা নাকি জাল হয়ে গেছে বেজাল হয়ে গেছে, এই শেরেক মুক্ত তাওহিদি ইমান আছে কিনা এটা বুঝতে হলে চারটা জিনিসের ভালো করে বিস্তারিত জ্ঞান লাগবে। একটা লাগবে উসুলুল ইমান, ইমানের উসুল তিনটা উসুল, এই তিন উসুলের উপরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কবরের তিনটা প্রশ্ন করা হবে তিন উসুলের উপরে। এটা হলো এক নম্বর জিনিস, ইমানের আহকাম জানতে হবে, ইমানের আরকাম জানতে হবে, ইমান ভঙ্গের কারণ জানতে হবে। আজকে কিন্তু সবগুলার আলোচনা সম্ভব না, আজকে শুধু আমরা একটা আলোচনা করব, সেটা আলোচনা করব সারা ইতুল ইমান আহকামুল ইমান, আজকে শুধু আহকামুল ইমান আলোচনা করব। আচ্ছা নামাজের আরকান আহকাম কয় ফরজ বলেন দেখি? জি নামাজের আরকান আহকাম আমাদের দেশে সুন্দর করে করে পড়ানো হয়, নামাজের আরকান আহকাম ১৩টি, বাহিরে ৭টি, ভিতরে ৬টি, এরকম করে সুন্দর করে করে পড়ায় না? আচ্ছা কোনদিন শুনছেন ইমানের আহকাম আরকান ১৩টি, বাহিরে ১৩টি, ভিতরে ১৩টি? একটা যদি সমস্যা হয় ইমান তো আর থাকে না, শুনছেন? দেখেন ইমানের কোন লেখাপড়ায় নাই, ইমানের কোন ছর্চায় নাই, ইমানের কোন খবরে নাই, কিন্তু নামাজটা শিখছে। এখন নামাজ সারা জীবন পড়ছেন ইমানে নাই, নামাজে কাজ হইব না। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে নাই, ওরে আল্লাহ ফজরের জামাতেও আসতো, আব্দুল্লাহ ইবনে উবাই যারা মুনাফিক ছিল এরা ফজরের জামাতেও আসতো, মানে এক ওয়াক্ত জামাত থেকে যদি দূরে থাকতো তো সাহাবাই কেরাম বুঝে ফেলতো এটা মুনাফেক, এই জন্য যাতে বুঝতে না পারে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে পর্যন্ত মুনাফেকেরা আসতো। তাহলে সারা জীবন নামাজ পড়ছে, নামাজে কাজ হইব কেন হবে না? ইমান না, এখন আপনার ইমানেই নেই, ইমানেই গন্ডগোল, তাই আপনি না সারা জীবন নামাজ পড়ছেন, আবার নামাজ নিয়ে মারামারিও করছেন, নামাজ নিয়ে আপনি দলাদলিও করছেন, আবার কয় না ভাই নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত, তুমি নামাজ পড়লেও তোমার ইমান দুর্বল। দেখেন নামাজ না পড়িও ইমান থাকে বাংলাদেশে, নামাজ না পড়িও ইমান থাকে তো থাকে, আরো মজবুত ইমান থাকে, খালি থাকে না মজবুত শক্ত স্ট্রং ইমান আমার, তুমি নামাজ পড়ি তোমার ইমান নাই, না আমি নামাজ না পড়লেও ইমান কিন্তু ঠিক আছে। যে ইমানে আল্লাহর ওই বান্দাকে নামাজ পড়াইতে পারলো না, যে ইমান এমন প্যারালাইজড হয়ে গেছে এমন ভাবে শুয়ে গেছে ওই ইমানে ফজরের আজান শুনে ঘুম থেকে তাকে টানে তুলতে পারে নাই, ওই ঈমান আল্লাহর ওই বান্দাকে জীবনেও কোনদিন জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। ওই ঈমান জান্নাতে নেওয়ার মতো ঈমান না, যে ঈমান এরকম প্যারালাইজড, এরকম অসুস্থ যে ফজরের সময় টানে তুলতে পারে না, শোয়া থেকে সোজা করতে পারে না। তো ঈমান তো শুয়ে গেছে, ফজরের সময় যে উঠতেই পারে না, তার ঈমান তো একেবারে বিছানার সাথে লাগিয়ে গেছে। এই ঈমান আর দাঁড়াইতেই পারে না, বসতেই পারে না। যে ইমান দাঁড়াইতে পারে না, যে ইমান বসতে পারে না, সেই ইমান জান্নাতেও নিতে পারে না। ইমান মজবুত থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে, তাহলেই ওইটা আপনাকে টানে জান্নাতে নিবে। ফুলসেরাত পারাইতে হবে না, ফুলসেরাত কেমনে পারবেন? ফুলসেরাত কি এমনি সুন্দর ভাবে স্বাভাবিক ভাবে পার হওয়ার মতো রাস্তা? ফুলসেরাত পার হবেন কি দিয়ে? ইমান দিয়ে। ফুলসেরাত পার করবে কিসে? ইমানে। ইমান যার যত বেশি শক্তিশালী সে তত দ্রুত গতিতে চলা যাবে। ইমান যদি ওরকম শুয়ে যায় তো ফুলসেরাতের মধ্যেও শুয়ে যাবে, আর ফুলসেরাতে টানে পার হইতে পারবেন না। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হইল আহকামুল ইমান, একটা চারটা জিনিসের একটা জিনিস, বাকিগুলো পাইবেন আমাদের ওয়েবসাইটে, বাকিগুলোর আলোচনা আছে। আমি সব জায়গায় বিভিন্ন জায়গায় বাংলাদেশের এই বিষয়গুলো বেশি আলোচনা করি, ইমানের উসুল, ইমানের আহকাম, ইমানের আরকান আর ইমান ভঙ্গের কারণ। তা আজকে আপনাদের মাহফিলের আলোচনা হবে ইমানের আহকাম। আহকাম আর আরকান বুঝেন তো? নামাজের আরকান আহকাম কয় ফরজ বলছেন? বাইরে কয়টা? ভিতরে? বাইরের গুলারে বলা হয় আহকাম, ভিতরের গুলারে বলা হয় আরকান। ইমানেরও এরকম আহকাম আছে, আরকান আছে। বাইরের গুলাকে বলা হয় আহকাম, ভিতরের গুলাকে বলা হয় আরকান। বাহিরের হইল নয়টা, বাইরের কয়টা মনে রাখবেন? ইমানের আহকাম কয়টা আর ভিতরে হইলো আরকান হইলো ছয়টা, নয় ছয় কয়টা? পনেরোটা। এই ইমানের আরকান আহকাম পনেরোটা, তন্মধ্যে বাহিরে হইল নয়টা, ভিতরে হইল ছয়টা। ভিতরে সাতটা বললে অসুবিধা নাই, মানে ভিতরে দুইটা মিলে একটা, আল ইয়াউমুল আখির ওয়াল বাসে বাদ আল মাউত, এই দুইটা মিলে একটা। যে হাদিসে আল ইয়াউমুল আখির আসছে সেখানে ওয়াল বাসে বাদ আল মাউত আসে নাই, যেখানে ওয়ালবাসে বাদল মাওত আসছে সেখানে আলিয়াউমুল আখের আসে না। দুইটা এক জিনিস, মানে ইয়াউমুল আখেরের আখেরাতের একটা অংশ হইল মৃত্যুর পরে পুনরুত্থান, ওয়ালবাসে বাদল মাওত। এই জন্য দুইটা মিলে মূলত একটা, এই জন্য ছয়টা, ছয়টা আর নয়টা কয়টা হয়েছে? তাহলে ইমানের আহকাম কয়টা? এখনই বলে গেছে ইমানের আহকাম কয়টা? নয়টা। ইমানের আহকাম আমরা আলোচনা করব, এই নয়টা আহকাম আজকের আলোচনা, ইমানের নয়টা আহকাম। এই নয়টা আহকামের একটা আহকাম, একটা শারায়ত, এগুলাকে শারায়ত বলা হয়, এগুলাকে শর্ত বলা হয়, আহকামও বলা হয়। একটা যদি গণ্ডগোল হয় তাহলে আপনার ইমান থাকবে না? থাকবে না, ইমান নাই। আর ইমান আনার আগে, ইমান আনতে হলে এই নয়টা জিনিস জরুরি বিষয়, এই নয়টা জিনিস থাকতেই হবে। এক নম্বরে যে জিনিসটা থাকতে হবে এটার নাম হলো আল আলেম। এক নম্বর কি? আল আলেম, যেটা জাহালতকে, মূর্খতাকে দূর করে দে, জাহালতকে দূর করে দে। মানে এমন আলেম লাগবে যেই আলেম জাহালতকে দূর করে, এরকম আলেম লাগবে। এলেম মানে কি? জানা, বুঝা, তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া, এটাকে বলা হয় এলেম। কবরের মধ্যে যে প্রশ্নগুলো করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মা হাযার রাজুল, এই যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নগুলো সবগুলাই এলেমের বিষয়, সবগুলো জানার বিষয়, সবগুলা বুঝার বিষয়, সবগুলা খবর নেওয়ার বিষয়। আপনাকে আমাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল? তাহলে রবকে তুমি ছিল কিনা, রবকে চিনতে হলে রবের এলেম লাগবে, রবেরে খুঁজতে হবে, রবকে ভালো করে বুঝে নিতে হবে। না হয় এই প্রশ্নের উত্তর মার রব্বুকা, তোমার রবকে, রবকে চিনো কিনা, এর উত্তর হলো আপনি দুনিয়াতে রবকে খুঁজবেন, রবের রবকে খুঁজে বাইর করবেন, রবকে চিনবেন, রবকে ভালো করে রবের সাথে করণীয় কি সেটা বুঝে নেবেন। ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, এটাও হলো দুনিয়াতে আপনি দিন খুঁজবেন, দিনকে বুঝবেন, দিনকে জানবেন, দিনকে আমল করবেন। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তোমার নবী কে ছিল, এর ভিতরে ইমানের কারণে চলো, তোমার নবী কে ছিল, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, এর অর্থ হলো তোমার নবী কে তা খুঁজে বের করতে হবে, এবং নবীর সাথে তোমার করণীয় কি, নবীর সাথে তোমার সম্পর্কটা কি, এগুলো খুঁজে বের করার নাম হলো আমান নাবিয়ুকা। আচ্ছা, কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্ন কি সবার জন্য নাকি শুধু বাংলাদেশিদের জন্য, কি বলেন, বাংলাদেশের জন্য না পৃথিবীর সবার জন্য? আচ্ছা, তাহলে বাংলাদেশের জন্য হলে তো কবরে কয়েক সেট লাগবো প্রশ্ন, কারণ হানাফি এক সেট, মালিকি এক সেট, হাম্বলি এক সেট, শাফি এক সেট, আহলে হাদিস এক সেট, আরো বিভিন্ন তরিকা আছে না, সিস্তিয়া এক সেট, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, তাহলে বিভিন্ন অনেকগুলো সেট, প্রায় 50-60 সেট প্রশ্ন লাগবো কবরে, কি বলেন? সব সেট নিয়ে আসবে, জিজ্ঞেস করবে এই তুমি কোনটা, তোমারটা তুমি উত্তর দাও, এরকম প্রশ্ন নিয়ে আসবে? প্রশ্ন কয়টা আনবে? এক সেট। আপনি যেই পরিচয়ে কবরে যান প্রশ্ন কিন্তু একটা, পরীক্ষা একটাই। তাহলে আমার ভাই বোনেরা, দুনিয়াতে এত পরিচয় কেন, এত কিছু কেন, প্রশ্ন তো একটা, পরীক্ষা তো একটা, হলও একটা, প্রশ্ন একটা, উত্তরও একই, গুলা সব এক, পরীক্ষকও একই, সব একই। আল্লাহ আকবার। তাহলে প্রথম ইমানের শর্ত হলো আলেম, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, পরিচয় জেনে নিতে হবে। কোন লোক যদি বলে আমি ইমান আনছি কিন্তু সে কোনোদিন রবের খবর নেয় নাই, কোন লোক যদি বলে আমি ইমান আনছি তার দিনের খবর সে নেয় নাই, কোন লোক যদি বলে আমি ইমান আনছি কিন্তু জীবনে কোনোদিন সে নবীর খবর নেয় নাই, এই লোকের ইমান হবে না, এই লোকের ইমান হবে না। আবু জাহাল, আবু জাহাল নাম শুনছেন? আচ্ছা, আবু জাহেল মানে কি, সে কি মূর্খ ছিল, লেখাপড়া জানতো না, তারপরেও তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে তো আবু জাহাল, সে তো আবু জাহাল, জাহাল বলছেন, মূর্খ বলছেন, জাহেল বলছেন, কিসের মূর্খ? ওই এলেমের বিপরীতে জাহাল, সে রবের খবর নেয় নাই, সে দ্বীনের খবর নেয় নাই, তার ভাতিজা তার ঘরের পাশে নবী কিন্তু নবীর খবর সে জানার চেষ্টা করে নাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তো আবুল হাকাম ন, সে তো আবু জাহেল। এই জন্য ইমান আনতে হলে এক নম্বরে যে জিনিস লাগবে সেটা হলো এলেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, এলেম শিখো, জানো, বুঝো ভালো করে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে। আল্লাহ পাক এলেম ফরজ করে দিছেন, ফাআলাম নির্দেশ দিছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে জেনে নাও, বুঝে নাও, শিখে নাও, খবর নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোন হক মাবুদ নাই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এর পরে লা ইলাহা ইল্লাল্লাহর এলেমের পরে যাই আমল শুরু করো, তোমার গুনার জন্য, মুমিন মুমিনাতের গুনার জন্য ইস্তেগফার করো। ইস্তেগফার হলো আমল, লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান। আল্লাহ পাক বলতেছেন আগে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো, আগে ঈমানের ইলম শিখো, তারপরে গিয়ে আমল শুরু করো। কিন্তু আমাদের ঈমানের ইলম নাই, ঈমানের খবর নাই, আমল নিয়ে শুরু। এজন্য আগে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলেন দেখি। আল্লাহ ছাড়া, হ্যাঁ, এখনো অনেক ভাই অনেক বোন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই জানে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জিজ্ঞেস করলে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বলে। কিন্তু মূল অর্থ কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদ বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া হক মাহবুদ নাই, বাতিল মাহবুদ হাজার হাজার আছে, বাতিল মাহবুদের অভাব নাই। যাকে আবাদত করা হয় তাকে বলা হয় মাহবুদ। দুনিয়ার মানুষ সূর্যের আবাদত করে, দুনিয়ার মানুষ চন্দ্রের আবাদত করে, দুনিয়ার মানুষ গাছের আবাদত করে, দুনিয়ার মানুষ গরুর আবাদত করে, দুনিয়ার মানুষ কবরের আবাদত করে, দুনিয়ার মানুষ কত জায়গার আবাদত করে, যত জায়গার আবাদত করে, এই সবগুলা এক একটা মাবুদ, সবগুলা এক একটা মাবুদ। তাহলে বাতিল মাবুদ তো হাজার হাজার অগণিত, হক মাবুদ সত্যিকারের মাবুদ একজন, তিনি হলেন একমাত্র আল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে আগে, এলেম ছাড়া ইমান হবে না। ইমানের আরেক নাম এলেম। মার রব্বুকে, তোমার রবকে, রবের এলেম লাগবে, রবকে, রবকে জানতে হবে। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়ের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেটা হলো মারেফাতুর রব, রবের পরিচয়, রবের পরিচয়। কোরআনের শুধু প্রতি আয়াতের শেষে শেষে দেখেন ওয়াল্লাহু গাফুরুর রাহিম, ওয়াল্লাহু আজিজুন হাকিম, ওয়াল্লাহু আলিমুন হাকিম, এইভাবে প্রতি পাতা পাতা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু রবের পরিচয় তুলে ধরেছেন। কারণ হলো কবরের এক নম্বর প্রশ্নই হবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় কি, তোমার রবের চিনো কিনা, রবের খোঁজ খবর নিছো কিনা। রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে হলো যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে বাঁচায় রেখেছেন, যিনি আমাকে রিজিক দেন, যিনি আমার যত রকমের যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থাপনা যিনি করেন তাকে বলা হয় রব। তাহলে আমাকে আপনাকে খাওয়ান কে, সৃষ্টি করেছেন কে, রিজিক দেন কে, বাঁচায় রাখছেন কে, পরিচালনা করে কে, মৃত্যু দেন কে, সবই যদি আল্লাহই করেন তাহলে আমার আপনার রব কে? একমাত্র আল্লাহ। আমার আপনার রব কে? খালি আল্লাহ বলবেন না, আল্লাহ বললে আল্লাহকেও রব মানছেন, আবার দেখা যাবে অন্য জায়গায় আরেকজনকেও রব মানে বসে আছে। এজন্য একমাত্র রব, একমাত্র রব হলো আমার আল্লাহ, একমাত্র রব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া বাধ্যতামূলক করে দিছেন, প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়তে হয়। সূরা আল ফাতিহার শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি সমস্ত আলমের রব, রাব্বুল আলামিন। ওই আলমের ভিতর থেকে আমিও আলমের একটা ক্ষুদ্রতম অংশ, সুতরাং আল্লাহ যেহেতু সমস্ত আলমের রব, আমারও রব হইলেন সেই আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সূরা আল ফাতিহার শুরুতে আল্লাহ পাক এটা রবের পরিচয় দিচ্ছেন এবং বারবার প্রত্যেক রাকাতে আল্লাহ পাক এটাকে বাধ্যতামূলক করে দিচ্ছেন যাতে এটা ঠোঁটস্থ হয়ে যায়, একমাত্র আল্লাহ। রবকে কেমনে চিনবেন? রবের এলেম লাগবে। রব যে আল্লাহ আপনি চিনবেন কেমনে, কেমনে চিনবেন বলেন তো দেখি? রব যে আমার আপনার আল্লাহ এটা বোঝা যাবে কিভাবে? বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। আমি যখন এই দুটা চোখ দিয়ে তাকাবো আল্লাহর জমিনের দিকে, আসমানের দিকে, চারিদিকে, আমি চতুর্দিকে তাকানোর পরে দেখব বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আমার সেই রবের অসংখ্য আয়াত চতুর্দিকে ছড়িয়ে আছে, অসংখ্য মাখলুকাত চতুর্দিকে ছড়িয়ে আছে। এই আয়াত আর মাখলুকাত দেখলে আমার রবকে আমি খুঁজে পাবো, সুবহানাল্লাহ। চতুর্দিকে যখন আমি তাকাবো তখন আমার রবের অসংখ্য আয়াত আমি দেখব। যেমন আয়াত কি কি? ওয়া মিন আয়াতিহি আশ-শামসু ওয়াল কামার ওয়াল লাইলু ওয়ান নাহার, চন্দ্র সূর্য দেখব, এগুলো আমার রবের এক একটা আয়াত। তারপরে দেখব আমি রাত্রি দেখব, দিন দেখব, এগুলো আমার রবের এক একটা আয়াত, সুবহানাল্লাহ। এরকম শত শত আয়াত আমার রবের চতুর্দিকে বিদ্যমান, হাজার হাজার অগণিত মাখলুকাত আমার রবের চারিদিকে বিদ্যমান। এই মাখলুকাত দেখে, এই আয়াতগুলো দেখে আমি চিনে ফেলবো আমার রব হলেন একমাত্র আল্লাহ, যিনি আমার একমাত্র রব, এবাদত পাবেন একমাত্র তিনি সব। যিনি আমার একমাত্র রব, এবাদত করতে হবে একমাত্র তার, আর কারো এবাদত করা যাবে না। কেন যাবে না? এবাদত করতে হয় শুধু রবের, রব ছাড়া কারো এবাদত করা যায় না। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার একটা কথা বলছেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো শুধু তোমাদের রবের। ইবাদত করো কার? একমাত্র রবের, যিনি তোমাদের রব, ইবাদত হবে সব তার, আর কারো ইবাদত করা যাবে না। এবার আসেন ওই রবকে চিনলাম, আমার আপনার রব কে? একমাত্র আল্লাহ। তাহলে যেই রবকে আমি চিনলাম, কিসের মাধ্যমে চিনলাম? আল্লাহর বিভিন্ন আয়াতের মাধ্যমে, মাখলুকাতের মাধ্যমে চিনলাম। এবার আসেন যিনি আমার রব, তার সাথে আমার করণীয় কি, আমার সম্পর্ক কি? আমার সম্পর্ক হইল আমার সমস্ত ইবাদত হবে একমাত্র তার জন্য। এই জন্য আমি ঘোষণা দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনি ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ঘোষণা দিলেন না, বললেন যে এটা দিব না, ইমানদার হতে পারবেন? কেন পারবেন না? কারণ যাকে ঘোষণা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোন সত্যিকারের মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, এবার ইবাদত করতে হবে একমাত্র ওই মাবুদের, আর কোন মাবুদের কোন ইবাদত করা যাবে না, আর কোন মাবুদের কোন ইবাদত করা যাবে না। এবার আসেন কয়েকটা ইবাদতের কথা বলি। আমি আপনি তো ইমান লই কবরে যাব, বসে আছে কি ইমান নিয়ে কবরে যাবেন না? কে কে? আলহামদুলিল্লাহ, সবাই ইমান নিয়ে কবরে যেতে চাই, কি বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন, সকলে বলি আমিন। দোয়া হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়া, দোয়া বুঝেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া হইল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক দোয়াকে সরাসরি ইবাদত বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদ'উনী আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার রবের কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করি। কেউ যদি অহংকার করে এই ইবাদত থেকে সেই দূরে থাকে, আমি আল্লাহ তাকে লাঞ্ছিত করে জাহান্নামে ঢুকাবো, নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক দোয়াকে ইবাদত বলছেন। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া মানে কি? চাওয়া। দোয়া মানে চাওয়া। চাইবেন কার কাছে? হয় নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আর কারো কাছে চাওয়া যাবে না। বলে একমাত্র আল্লাহর কাছে। কেন? যেহেতু তিনি আমার রব, এবাদত একমাত্র তার। কবরে গেলে আমাকে প্রথমেই জিজ্ঞাসা করা হবে, আমার রব কা, তোমার রব কে ছিল? যদি আমি অন্য কোন দিকে এবাদত করি সেই রবকে বাদ দিয়ে, বা সেই রবেরও করি অন্য জায়গারও করি, তাহলে সেই রব আমার আল্লাহ, এটা কবরে বলা যাবে না। এজন্য আমার সব এবাদত করব একমাত্র আমার ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সুতরাং আমার যা কিছু দরকার আমাকে চাইতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। তাহলে ছেলে মেয়ে দরকার কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছেও চাইলাম, আবার খাজা বাবার কাছেও চাইলাম, অন্য কোন উলিয়া উলিয়ার কাছেও চাইলাম, বাবারে দীর্ঘদিন ধরে আমার ছেলে মেয়ে হইতেছে না, বাবা আমার একটা ছেলে মেয়ে দাও, ইমান থাকবো না, ইমান ভেঙে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? এবাদত, দোয়া, কোন কিছু ছাওয়া, এটা একটা এবাদত। এই এবাদত করতে হয় শুধু আল্লাহর কাছে। যা দরকার আমার চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কিন্তু আমি আল্লাহর কাছে না চেয়ে এক গোলাম আরেক গোলামের কাছে চাইলাম। যার কাছে চাইছি উনিও ওই আল্লাহর গোলাম, যে চাইছি সেও আল্লাহর গোলাম। এক গোলাম আরেক গোলামের কাছে চাইলে ইমান চলে যায়, এক গোলাম আরেক গোলামের কাছে চাইলে ইমান চলে যায়। আমার রিজিকে কষ্ট করতেছি, অভাব অনটনে আছি, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যদি কোন আল্লাহর ওলির কাছে, বুজুর্গের কাছে, আলেমুল আমার কাছে যাই, বলি যে আমি অনেক কষ্ট করতেছি, আমার অভাব অনটন দূর করে দেন, ইমান থাকব? ইমান থাকবে না। কারণ সমস্ত দোয়া এবাদত, দোয়া করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেজদা করা গুরুত্বপূর্ণ একটা এবাদত। সেজদা করা, সেজদা একটা, নামাজে কয়টা সেজদা দেন? প্রতি রাকাতে দুইটা করে সেজদা। এই সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ সেজদা একটা ইবাদত, যেহেতু আমার আল্লাহ হলেন আমার রব, এই সেজদার মালিকও একমাত্র তিনি। তিনি ছাড়া আর জমিনের কেউ আমার সেজদার মালিক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন, ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার বান্দা, চন্দ্রকে সেজদা করিও না, সূর্যকে সেজদা করিও না, কোন মাখলুকাতকে সেজদা করিও না, সেজদা করো একমাত্র আমি আল্লাহকে, যিনি এই সকল মাখলুকাতকে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে সেজদার মালিক কে? আমি যদি যাই কোন আল্লাহর জীবিত অলিকে অথবা মৃত অলিকে সেজদা করি, ইমান থাকবে কিনা? ইমান থাকবে না, ইমান ভেঙে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। কারণ আমার রবের পরিচয়, আমার রবের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। রবের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, কবরে যদি মার রব্বুকের উত্তর দিতে হয়। রবের সাথে সম্পর্ক ঠিক না থাকলে মার রব্বুকের উত্তর দেওয়া যাবে। নজর মানত, মানত বুঝেন, মানত কোন বিপদে পড়ছেন তখন বলেন, আল্লাহ এই বিপদটা থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ তোমার ঘরে তোমার নামে 10,000 টাকা দিব। এটাকে বলা হয় কি? মানত। মানত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটার নাম তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এটা আল্লাহর হক, যেহেতু আল্লাহই রব। যদি কোন ব্যক্তি বিপদে পড়ে বলে যে অমুক আল্লাহর ওলির দরবারে, অমুক মাজারে, অমুক জায়গায় আমি এত টাকা দিব, এরকম নজর মানত পড়ে, এই নজর মানত যখন অন্য কোন জায়গায় করা হয়, তখন সাথে সাথে তার ইমান ভেঙে যায়, ইমান চলে যায়। কারণ কি? রবের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আচ্ছা আল্লাহর ওলিকে দিবেন কি জন্য? আল্লাহর ওলিকে খায় আল্লাহর ওলি যিনি, যিনি দিনদার মানুষ ছিলেন, সালেহীন মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ, উনি যখন দুনিয়া থেকে চলে গেছেন এখন উনি কিছু খানও না, নাস্তাও করেন না, দুপুরেও খান না, রাতেও খান না, তা আপনি টাকা দিবেন কেন? টাকা তো দিবেন, উনি যদি কিছু খাইতো আপনি খাওয়ার জন্য টাকা দিতেন, বা উনার একটা এসি দরকার কবরের মধ্যে এসির জন্য টাকা দিলেন, বা উনার আরামের জন্য কিছু জিনিস দরকার সেটার জন্য দিলেন, তা আল্লাহর ওলির তো কিছুরই দরকার নাই, তা আপনি সেখানে টাকাটা দিবেন কি জন্য? অন্য মানুষের বসে বসে খাওয়ানো আপনার দরকারটা কি? আল্লাহর ওলি যদি কিছু খাইতো আমি ওলিরে খাওয়াইতাম, কিন্তু আল্লাহর ওলি তো কিছু খায়ও না, তার কোনো এসিও দরকার নাই, খাটেরও দরকার নাই, মশারিরও দরকার নাই, কিছুর দরকার নাই, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা তো আল্লাহর ওলির জন্য সব ব্যবস্থা করছেন, আমি কি ব্যবস্থা করব সেখানে? তাহলে সেখানে কোনো টাকা পয়সার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। ইমানের সম্পর্ক মসজিদে টাকা লাগবে, আল্লাহর ঘর মসজিদ চলতে হলে টাকা দরকার, আল্লাহর গরিব বান্দাগুলো সমাজে খাইতে হলে, পড়তে হলে, থাকতে হলে টাকা দরকার, এজন্য তাদেরকে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে যেখানে দ্বীনী শিক্ষা হচ্ছে, কোরআন সুন্নাহর শিক্ষা হচ্ছে, এইসব জায়গায় টাকার দরকার। যদি মনে করেন যে না আমার বিপদ আপদ আল্লাহ যেমন দূর করতে পারে আল্লাহর ওলিও দূর করতে পারে, বাস আপনার ইমান ভেঙে গেছে, ইমান নাই, কারণ কি রবের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তাহলে প্রথমে এক নম্বরে এলেম লাগবো, কিসের এলেম? রবের এলেম, রবকে সেটা চিনতে হবে, রব না চিনলে আপনি সারা জীবন নামাজ পড়েন রবে চিনেন নাই, আপনার ইমানে আসে না, কারণ কবরে গেলে এক নম্বরে আপনারে জিজ্ঞেস করব মার রব বোকা, এজন্য আগে রব চিনতে হবে, রবের সাথে আমার সম্পর্ক কি এটা ঠিক করে নিতে হবে। আমার রব এমন জিনিস, আমার রব সব দেখতে পারে কিন্তু শেরিক দেখতে পারে না, শেরিক করলে সমস্ত আমলকে নষ্ট করে দেন। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাযিল করে বলে দিবেন, যদি কোন কারণে আমি আল্লাহর সাথে একটা শিরক করো, ওই শিরকের কারণে তোমার সমস্ত আমল বরবাদ। নবী রাসূলদের আমল কি রকম আমল? মহাসাগরের মতো আমল। আমাদের আমল তো ছোট্ট গ্লাসের গ্লাসও হবে না, কাপের মতো ধরেন ছোট্ট অল্প আমল। আর আম্বিয়া আলাইহিমুসসালামের একজন নবীর আমল মহাসাগরের আমল। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন ওই আমলও যদি একটা শিরক করা হয় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদেরটা তো খুঁজেই পাওয়া যাবে না। একজন ব্যাংকে যায় লিখছে যে 1 কোটি টাকা মাত্র, আরেকজন 1 লক্ষ টাকা তুলতে গেছে, এই লোক চিন্তা করে যে কিরে 1 কোটি টাকা মাত্র লিখছে, এই লোক লিখছে 1 লক্ষ টাকা কিছুই না, ব্যাংকের ম্যানেজার অফিসার দেখে তো কিরে 1 লক্ষ টাকা কিছুই না, এটা আবার কি ভাই, এটা কি লিখছেন? কয় আমার সামনে একজন 1 কোটি টাকা তুলতেছে, সে লিখছে 1 কোটি টাকা মাত্র, তা 1 কোটি টাকা যদি মাত্র হয় আমার 1 লক্ষ টাকা তো কিছুই না, এই জন্য আমি লিখছি কিছুই না। এখন নবী রাসূলদের আমল মহাসাগর, সেইটা যদি শিরক করলে, একটা শিরক করলে সব বরবাদ, তা আমার আপনার তো খুঁজেই পাওয়া যাবে না, এটা তো কিছুই না। তাহলে আমার যিনি রব, এই রব সব দেখতে পারে কিন্তু শিরক দেখতে পারে না, এজন্য কোন অবস্থায় রবের সাথে সম্পর্ক ঠিক রাখতে হলে শিরক করা যাবে না, এইটা খেয়াল রাখতে হবে। শিরক করলে ওই রবের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ইমান ভেঙে যাবে, ইমান চলে যাবে, এজন্য রবের সাথে এলেমটা 1 নম্বরে দরকার। তারপরে দরকার দিন সম্পর্কে এলেম, দিন সম্পর্কে জানতে হবে দিনটা আমার কি, আপনার আমার দিন কি? আচ্ছা ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম? এই মানে আসে নাই। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন হইল ইসলাম, ইসলাম হইল একমাত্র দিন। আর আপনি কোন সর্বশ্রেষ্ঠ দিন? সর্বশ্রেষ্ঠ মানে কি? চার পাঁচটা আছে, তন্মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ। এটা দুই নম্বর আছে, তিন নম্বর আছে, চার নম্বর আছে, পাঁচ নম্বর আছে, আপনি সবগুলোর স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। আপনার ইমানে নাই আর আপনি বসে রয়েছেন ওমা দিন উকা বলবো আর আপনি লাভ মারি বলে দিবেন দিন ইয়াল ইসলাম। আপনি এখনো বিশ্বাস করে বসে আছেন সবগুলো আল্লাহর ধর্ম। দিন কয়টা? জমিনে একটাই, ইন্না দ্বীনা ইন্নাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, অনুসন্ধান করে, আমি আল্লাহ ইসলাম ছাড়া আর কোন দিনকে কবুল করি না, একমাত্র দিন ইসলাম, তাহলে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো কর্মকাণ্ড পরিচালিত হবে সবগুলা হবে ওই ইসলামের আলোকে। এই জন্যই জানাজার নামাজে দোয়া বলছি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচাই রাখবা ততদিন ইসলামের উপরে বাঁচাই রাখবা। জমিনে বেঁচে থাকতে হলে কিসের উপরে বেঁচে থাকবো? ইসলামের উপরে। কারণ ইসলাম একমাত্র দিন আল্লাহর জমিনে, আর কোনো দিন নেই। আচ্ছা, ইসলাম যদি আমার আপনার একমাত্র দিন হয়, তাহলে বিবাহ শাদীর মধ্যে যে কালচার আমরা গ্রহণ করি গায়ে হলুদের নামে বিভিন্ন রকমের অশ্লীলতা, এগুলো কি ইসলামের কালচার? এগুলো কি ইসলামে আছে? তাহলে আপনি ইসলামের বাহিরে চলে গেলেন আর কবরে বলবেন যে দিন ইয়াল ইসলাম। অনেক ভাই বোন আছে স্ত্রীদের মোহরে দেয় না। মোহর দেওয়া কি ফরজ? মোহর দিতেই হবে। আল্লাহ পাক বলেন ওয়া আতুহুন্না সাদাকাতিহিন্না নিফলা, সন্তুষ্টি চিত্তে তাদের মোহরগুলো দিয়ে দাও। তাদের মোহরগুলো খুশি মনে সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। অনেক ভাই জীবনে মোহরও দেয় নাই, এমনি দিন ইয়াল ইসলাম নিয়ে বসে আছে। অনেক ভাই বোন আছেন, ভাই বোনের জায়গা জমিন গুলো সুন্দরভাবে আল্লাহর নির্ধারিত বন্টন পদ্ধতি অনুযায়ী বন্টন করে নাই, ভাইয়ের জায়গা মারি দিছে, বোনের জায়গা মারি দিছে, বিভিন্ন দিক থেকে জায়গা জমিন রেখে দিছে, আবার বসে আছে দিন তার ইসলাম। দিন যদি ইসলাম হয়, তাহলে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে আমার ইসলামের ভিত্তিতে। যদি ইসলামের ভিত্তিতে না হয়, ইসলামের কোন জিনিস পছন্দ না হয়, ইসলামের কোন জিনিসের ঠাট্টা বিদ্রুপ করা হয়, ইমান ভেঙে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। তিন নম্বরে আমার যে এলেম লাগবে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম লাগবে। ওয়ামান নাবিয়ুকা মা হাজার রাজুল, মা হাজার রাজুল মানে এই লোকটা সম্পর্কে কি জানো, তোমার এলেম কি, তুমি কি জানতা দুনিয়াতে, তোমার এলেম কি ছিল। এজন্য ইমান আনতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমও ফরজ। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম মানে কি? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, শুধু এটাই যথেষ্ট? এটা বলাটাই যথেষ্ট? এটার এলেম আল্লাহর রাসূল যে আল্লাহর রাসূল, এটা তো আবু তালেবও জানতো। আবু তালেব জানতো না? কি বলেন? আবু তালেব কিন্তু নিশ্চিত যে আমার ভাতিজা আল্লাহর রাসূল, কিন্তু জানার পরে সে আবু তালেব মুসলমান হয়েছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রকার সহযোগিতাও করছে, কিন্তু তারপরেও আবু তালেব মুসলমান হইতে পারেনি। ইহুদিরা সবাই কিন্তু জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইহুদিরা মুসলমান হইছে হয়নি। তাহলে শুধু জানলে মুমিন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম বলতে ব্যাপক এলেম বোঝায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বজনীন রাসূল। প্রথম রাসূলকে চিনতে হবে এইভাবে পরিচয় যে তিনি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহর আলম যতদূর বিস্তৃত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর বিস্তৃত। সুতরাং বাংলাদেশেও মক্কা মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যতটুকু বিস্তৃত, বাংলাদেশেও ততটুকু বিস্তৃত। যদি বলি যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শুধু মক্কা মদিনায় থাকবো, বাংলাদেশে থাকবে না, ইমান থাকব আল্লাহর জমিন যতদূর বিস্তৃত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত পুরা জমিন ব্যাপী বিস্তৃত, সুবহানাল্লাহ, শুধু জমিন না আসমানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত বিস্তৃত, কারণ আল্লাহ পাক বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ আপনি, তাহলে সমস্ত আলমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খতমে নবুয়তে বিশ্বাস করতে হবে, খতমে নবুয়তে বিশ্বাস সম্পর্কে জানতে হবে, কারণ আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন, নবী হলেন সর্বশেষ খতমে নবুয়তের অধিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করা, নবী সাল্লামের সুন্নতের অনুসরণ করা, এটা নবী সাল্লামের সাথে আমার সম্পর্কের মূল ভিত্তি, আল্লাহর সাথে রবের সাথে যেমন আমার মূল সম্পর্ক হইল এবাদত করব একমাত্র আমার রবের, এটা হলো আল্লাহর সাথে তাওহীদ, ঠিক রাসুলের সাথেও মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লামের সাথেও আমার একটা তাওহীদ আছে, ওইটা হলো তাওহীদুল এবাদা, এটা হলো তাওহীদুর রেসালা, এই তাওহীদ হলো জমিনে যত ইবাদত করব সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আলোকে হবে, এটাকে বলা হয় এত্তেবাউ সুন্নাহ, এত্তেবাউ সুন্নাহর এলেম লাগবে, মানে আমার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা, যদি হয় এই ইবাদত আল্লাহ কবুল করবেন, যদি না হয় বাতিল, এই জন্য কোন প্রকারের বেদাত, বেদাত ওই জিনিসটা যে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন তার থেকে বাড়ানো অথবা কমানো ভালো মনে করে, এবাদতের ভিতরে এবাদতের উপকরণের মধ্যে না, এবাদতের জন্য না, এবাদতের বাহিরে না, এবাদতের ভিতরে, তাহলে ওইটাকে বলা হয় বেদাত, অর্থাৎ এত্তেবায়ে সুন্নার বিপরীতে গেলেই বেদাত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার যে সম্পর্কটা হবে যে এলেমটা লাগবে সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা নাই, আমি একটা কথা অনেক জায়গায় বলি যে এক লোক নামাজ পড়ে না, তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই নামাজ পড়েন না কেন, বলে যে আমি এখন শরীয়ত তরিকত মারেফত সব পার করে হাকিকতে পৌঁছে গেছি, এই জন্য তা আমি তাকে বললাম আচ্ছা বলেন তো দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতকাল পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তাহলে বুঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই, যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছতে পারেন নাই আপনি ওই জায়গায় পৌঁছলেন কেন, ওইটা তো শয়তানের জায়গা, ওইটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি পৌঁছেন নাই ওই জায়গায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতকাল পর্যন্ত নামাজ পড়া লাগছে, নবী সমস্ত সাহাবায়ে কেরাম লক্ষাধিক সাহাবায়ে কেরাম যারা সকলেই আল্লাহর ওলি ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি ওলি ছিলেন সেই সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তাহলে যারা নামাজ ছেড়ে দিচ্ছেন হাকিকতের কথা বলি এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা না, সাহাবায়ে জায়গা না, এটা শয়তানের জায়গা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানার অর্থ হলো এলেম জানার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পুরাপুরি এত্তেবা, তাহলে আমার আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত বডি সাজাইতে হবে কার মতো, তাহলে মাথা চুল কাটবেন কার মতো, সেলুনে যায় চতুর্দিকে সাজানো আছে বিভিন্ন স্টাইল মুশরিকদের স্টাইল, চুল কাটবেন মুশরিকের স্টাইলে, আবার কবেন যে আমি রাসূলের মহব্বত করি, মহব্বত চুলের মধ্যেও দেখাইতে হবে, সাহাবাই কেরামের চুল ছিল না, সাহাবাই কেরাম যে পদ্ধতিতে চুল রাখতেন আমার চুলও থাকবে এরকম, সাহাবাই কেরামের দাড়ি যেরকম ছিল আমারও দাড়ি থাকবে সেই রকম, দাড়ি এখান দিয়ে একটু ওখান দিয়ে একটু এখান দিয়ে একটু দাড়ি নিয়ে ঠাট্টা তামাশা, আবার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবিদার, এরকম ঠাট্টা তামাশা না করে একবারে আগা গোড়া সমস্ত কৃষ্টি কালচার আমল আখলাক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে সাজানো, এটার নাম হলো ওয়ামান নাবিয়ুকার আলেম। এবার বুঝতে পারছেন এক নম্বর শর্তটা, এক নম্বর শর্ত হলো ইমানের এক নম্বর আহকাম হলো আল আলেম আল মুনাফিদিল জাহাল। এমন আলেম লাগবে যেটা সমস্ত জাহালতকে মূর্খতাকে দূর করে দেয়, না হয় ইমান হবে না। দুই নম্বরে যেটা লাগবে আল ইয়াকিন, ইয়াকিন লাগবে। ইয়াকিন মানে খালি বিশ্বাস না, একেবারে গভীর বিশ্বাস। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমান আনার ব্যাপারে বিন্দু মাত্র তাদের মধ্যে কোনো সন্দেহ থাকে না, ঈমানের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ থাকে না। এমন ইয়াকিন তৈরি হয়েছে, এমন দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে যে কোনো বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই, এটাকে বলা হয় ইয়াকিন। সূরা আল বাকারা শুরুতে আল্লাহ পাক মুত্তাকীদের কতগুলো গুণাবলী বর্ণনা করছেন, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের ইয়াকিন তৈরি হয়ে যায়। ঈমান আনতে হলে শুধু বাসা বাসা বিশ্বাস করলে ঈমান হয় না, ঈমানের বিষয়গুলোকে ইয়াকিন আকারে করতে হয়। এজন্য আমাদের দেশে একটা কথা আছে, জাহিরি এলেম বাতেনি এলেম, নাম শুনছেন? এলেম কিন্তু দুই ভাগে বিভক্ত, এলেম একটাই, কিন্তু এলেমের দুইটা পর্যায় আছে, এলেমের দুইটা পর্যায় আছে, একটা জাহিরি পর্যায় একটা বাতেনি পর্যায়। মানে এলেমটা প্রথম জাহিরি থাকে, জাহিরি মানে গলার উপরে থাকে, বাইরে থাকে, পরবর্তীতে এলেমটা ভিতরে ঢুকে, কলবে ঢুকে। ঈমানটা যতক্ষণ বাহিরে থাকবে, জাহিরি এলেম থাকবে, ততক্ষণ ঈমান হবে না। ঈমানটা যখন কলবে ঢুকবে, ভিতরে ঢুকবে, বাতেনি হবে, তারপরে যায় সেটা ঈমান হবে। যেমন আপনার সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান বিষ পান, লেখা আছে না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনেক কথা লেখা আছে, তারপরেও ধূমপান কমে না বাড়ে, দিন দিন আনুপাতিক হারে আরো বাড়ে, কিন্তু বিষপান কমে না বাড়ে, বিষপান করে না, বিষপান কমে না, মানে বিষপান বাড়ে না। সহজে কয়েক ডিস্ট্রিক্ট মিলে খুঁজে পাওয়া যাবে না যে একজন বিষপান করছে বা দুজন বিষপান করছে, খুবই নগণ্য, খুবই কম। বিষ যদি আপনি কিনে আনি বলেন যে ভাই তোর টাকার দরকার নাই, আমি টাকা দিচ্ছি কিনে দিচ্ছি খাও, একটু খাবে? কেন খাবে না? তার এলেমটা জাহিরি না, এটা বাতেনি হয়ে গেছে, সেই এই এলেমটা এমন ভাবে বিশ্বাস করছে যে এটা খাইলেই মরে যাব, সাথে সাথে মরে যাব, এই কারণে আপনি ফ্রি দিলেও খায় না, কিনে দিলেও খায় না। কিন্তু আরেকটা ওই সিগারেটের এলেম যেটা, এটা তার এলেম হচ্ছে জাহিরি এলেম, এটা ঢুকছে যে তার ভিতরে যে এটা খাইলে মরে না, এই জন্য এটা খায়, কিন্তু ওইটা খাইলে মরে যায়, এটা তার ভিতরে নিশ্চিত এলেম ঢুকছে, এটাকে বলা হয় মানে জাহিরি আর বাতেনি। এটা এলমের দুটা পর্যায়, কিন্তু এলেম সব জাহিরি যেগুলো, বাতেনি ওইগুলো, লুকায়িত কোনো গোপন এলেম নাই, যেগুলো কোরআনে নাই, সুন্নায় নাই, সিনা সিনা এরকম গোপনই কোনো এলেম নাই, এলেম সব কোরআনের ভিতরে সুন্নার ভিতরেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এলেম গোপন করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত এলেম প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয় সব কিছু আপনি তাবলিগ করে দেন, প্রচার করে দেন, কোনো কিছু গোপন রাখা যাবে না, সব প্রচার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব প্রচার করে দিয়েছেন এবং এন্তেকালের আগে ওয়াদা নিছেন। সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করছেন, হাল বাল্লাগতু, হাল বাল্লাগতু, আমি কি সব পৌঁছাইছি, সব পৌঁছাইছি? সাহাবা ইকরাম বলছেন, নাম বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সব পৌঁছায় দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন সব পৌঁছানো হয়েছে। তাহলে যদি কিছু গোপন রাখিয়ে দিতেন সাহাবায়ে কেরাম বলতেন যে না আপনি তো সব পৌঁছান নাই, কিছু শিরার মধ্যে রাখিয়ে দিছেন, এগুলো শিরা শিরায় খালি আলিরে দিছেন আমাদেরকে তো দেন নাই, এই কথা বলতো না সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম বলছে যে সব পৌঁছায় দিছেন। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন। তো যদি কিছু এলাম গোপন সিনার মধ্যে থাকে যেত তাহলে তো পরিপূর্ণ হইল কেমনে? এই জন্য যে বিষয়টা আমরা বলতেছি ইয়াকিন যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ ইমান হবে না। ইয়াকিন যদি তৈরি হয় আপনি রাতের তিনটা বাজে ট্রেন ধরবেন, রাতের তিনটায় ট্রেন আছে না, দেখবেন তিনটা বাজে যদি টিকিট কাটা থাকে অথবা বিমান রাতের তিনটায়, দেখবেন যে আপনি ঘুমাইলে ঘুমে ধরবে না, কয়বার উঠবে আর কয়বার ঘড়ি দেখবে যে আমার বিমান মিস হচ্ছে কিনা ট্রেন মিস হচ্ছে কিনা, কি বলে? কারণ কি এই এলেমটা জাহেরি নাই, এটা তার বাতেনি ঢুকে গেছে যে আমার যদি বিমানটা মিস হয় ট্রেনটা মিস হয় আমার গুরুত্বপূর্ণ কাজ মিস হয়ে যাবে, কিছু লস হয়ে যাবে, দুনিয়াবি অনেক ক্ষতির আশঙ্কা। কিন্তু ফজরের নামাজ মিস হয়ে গেলে আমার আখেরাত বরবাদ, আমার জান্নাত বরবাদ, এটা এলমে বাতেন হয় নাই, এটা একিন হয় নাই, এটা জাহেরি রয়ে গেছে। এই জন্য ফজরের আজান হওয়ার পরে অনেক মসজিদে দেখা যায় গজল গায় মুয়াজ্জিন, ডাকাডাকি করে, করে না, যেটা বেদাত সুন্নতের খেলাফ। আজানের বাহিরে মসজিদে আর কোনো ঘোষণা দেওয়া যাবে না, গান গাওয়া যাবে না, গজল গাওয়া যাবে না, মানুষকে ডাকাডাকি করা যাবে না, তাহলে আজানের গুরুত্ব কমে যাবে। ডাকার জন্য আজানটাই যথেষ্ট, এখন এত ডাকাডাকির পরেও মানুষ উঠে না, কেন উঠে না? কারণ তার ভিতরে এখনো একিন তৈরি হয়নি, তার বিশ্বাসটা এখনো জাহেরি, সেইটা এখনো বিশ্বাস করতে পারতেছে না আমার যদি ফজরের নামাজ মিস হয় আমাকে জাহান্নামে যাইতে হবে, এটা এখনো তার বিশ্বাসে ঢুকে নাই, অর্থাৎ তার ভিতরে এখনো ইমান ঢুকে নাই, একই আসে নাই, এই জন্য তার ইমান ঢুকে নাই। এক বাচ্চা তার মাকে বলতেছে মা রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার দরকার হয় আমাকে একটু ডাকে দিয়েন, আমার টয়লেটে যাওয়ার দরকার আপনি একটু ডাকে দিবেন। তো মা বলতেছে যে বাবা টয়লেটে যাওয়ার যদি দরকার হয় তোমার টয়লেটে তোমার ঢাকায় তুলে দিব, আমি ঢাকা লাগবে না, তোমার টয়লেটে যাওয়ার দরকার তোমার টয়লেটে তোমারই টানবো, তোমারই ঘুম থেকে তুলে ফেলবে, অন্য কেউ ঢাকে যাওয়া দরকার নাই। আমার ভিতরে যদি ইমান তৈরি হয় এতিন তৈরি হয় তা আমার ইমানে আমাকে টানে তুলে ফেলল, খালি আমার ইমান আজান শুনে কিনা হাইয়া আলা সলা শুনে কিনা এটার অপেক্ষায় থাকবে, কারণ ইমানের সাথে হাইয়া আলা সলার একটা গভীর কানেকশন। আর যদি আমার ভিতরে এতিন তৈরি না হয় তাহলে ইমানের সম্ভাবনা বুঝতে হবে নাই। তিন নম্বর আল কবুল, তিন নম্বর শর্ত কি? কবুল। কবুল মানে কি? কবুল মানে ইসলামের সমস্ত হুকুম আহকাম আল্লাহর বিধানকে, রবের সমস্ত হুকুম আহকামকে কবুল করলাম। যদি বলি যে না 70% কবুল করছি 30% মানতে পারলাম না, ইমানদার হবে? আল্লাহ পাকের জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফফা, হে ইমানদাররা ইসলামের মধ্যে ঢুকলে পুরোপুরি ঢুকে যাও। বসেন, আমরা বেশি দেরি করব না ইনশাআল্লাহ, সংক্ষেপে শেষ করে দিব। আল্লাহ পাক বলতেছেন হে ইমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো, তাহলে ইসলাম কবুল করলে পরিপূর্ণ কবুল করতে হয়, আধা কবুল করা যায় না। বিয়ে করার সময় যদি নিয়ত করেন 2 বছর পরে ছাড়ে দিব, আবার নতুন করে করব, বিয়ে হইব, বিয়ে করার সময় নিয়ত থাকতে হবে যে আমার মৃত্যু পর্যন্ত এমনকি জান্নাতেও একসাথে থাকবো। এখন তো ভাবিরা জান্নাতে একসাথে থাকার কথা কইলে কয় না অমুকের বাপের সাথে জান্নাতেও আমি থাকবো না একসাথে, দুনিয়াতে শান্তি পাই না জান্নাতে শান্তি পাবো নাকি, রাজি নাই একসাথে জান্নাতে থাকতেও রাজি নাই। তাহলে বিয়ের সময় আপনার নিয়ত কবুল করতেছেন সাই ফারমানান কবুল, না হয় বিয়ে হয় না। ইমান আনার সময় আপনার কবুলটা হবে পার্মানেন্ট, সব কিছু কবুল। যদি বলেন যে ইসলামের সব মানে কিন্তু সুদটা ছাড়তে পারবো না, এটা মানা যাবে না, সব মানতে পারবো, সুদ থাকতে পারবো না। তাহলে ইসলামের কিছু অংশ মানলেন, কিছু অংশ মানলেন না, ইমান থাকবে? সবগুলা কবুল করতে হবে। চার নম্বরে আলেন ফিয়াদ, পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রবের দিকে পুরাপুরি এগিয়ে আসো, অর্ধেক এগিয়ে আসছো অর্ধেক পিছনে, এরকম দোদুল্যমান অবস্থায় ইমান হয় না। ইমান যদি আনো পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করো, পরিপূর্ণ আত্মসমর্পণ এনা বানা হইলে ইমান হয় না, এটা ইমান আনার একটা গুরুত্বপূর্ণ শর্ত, পরিপূর্ণ আত্মসমর্পণ। আমি কিছু আত্মসমর্পণ করলাম, কিছু করলাম না, আল্লাহর হুকুমকে কিছু ভালো লাগে কিছু ভালো লাগে না, যেটা নিজের পছন্দ মতো মর্জি মতো হয় এটা ভালো লাগে, যেটা মর্জি মতো হয় না এটা ভালো লাগে না, এইরকম ইমান আল্লাহ কবুল করেন না। পাঁচ নম্বরে যেটা আসছে, ইমানের শর্ত হলো সত্যবাদিতার সাথে ইমান। মুনাফেকেরা বাহ্যিক ভাবে ইমানের লেবাস ধরত, কিন্তু ভিতরে তারা মিথ্যাবাদী ছিল। আল্লাহ পাক বলছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা এসে কসম করে বলতো আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আরো সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী মানে তাদের ইমানের মধ্যে সত্যতা নাই, তারা মুখে ইমানের দাবি করে কিন্তু ভিতরে ইমান নাই। কিন্তু ইমানদার যিনি হবেন তার মুখে এবং কালবে আমলে সব জায়গায় তিনি হবেন সত্যবাদী, এটাই ইমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত। ছয় নম্বরে যেটা এখলাস, ইমান আনতে হবে এখলাসের সাথে, মানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইমান। ইমানের ভিতরে কোনো শিরক থাকা যাবে না, ইমানের ভিতরে শিরক থাকলে এখলাস নষ্ট হয়ে যাবে। শিরক যুক্ত ইমান ইমান থাকে না, শিরক মুক্ত ইমান হলো তাওহীদি ইমান। এজন্য কবরে যে ইমান নিতে হবে সেটা তাওহীদি ইমান, শিরক মুক্ত ইমান। এই ইমানের মধ্যে এখলাস থাকবে, মানে যা যা আমি করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো কিছু আমার উদ্দেশ্য নাই। যদি অন্য কিছু উদ্দেশ্য থাকে ইমান থাকবে না। যেমন যাকাত দিলাম, যাকাত দেওয়ার সময় উদ্দেশ্য হলো যে সামনে ওই লোকের থেকে কিছু কাজ করাই নিব, একজন গরিব মানুষ এখন কিছু যাকাত দিতেছি সামনে কিছু কাজ করাই নিব, কিছু তার থেকে সুযোগ সুবিধা পাওয়া যাবে, এরকম যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য রেখে আমি যাকাত দিলাম, এই আল্লাহর ইবাদতের পিছনে দুনিয়াবী উদ্দেশ্য থাকার কারণে ইমান চলে যাবে। নামাজে গেছি মসজিদে, এমনি নামাজ পড়ি না কিন্তু শুক্রবারে যাই বা মাঝে মাঝে যাই, এই জন্য যাই যে এটা যদি না যায় মানুষ আমার সভাপতি সেক্রেটারি বানাবে না। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখলাসের সাথে যায় নাই, গেছে কিসের জন্য? দেখানোর জন্য। আবার কি করে, যায় সবার পিছনে, মানুষকে টপকায় টপকায় সবার আগে চলে আসে, কারণ যখন উনি সামনের দিকে যায় সবাই তাকায় তাকায় দেখে অমুক সাহেব মসজিদে আসছে। আবার মসজিদে কিছু আছে দেখবেন যে চুপ করে বসে থাকতে পারে না, কিছু কথা বলতে হয়, কথা বললে মানুষ বুঝে যে উনি মসজিদে আসছে। এজন্য কিছু না কিছু বিনা দরকারিও বলবে যে মানুষ যাতে বুঝে উনি মসজিদে আসছে। তাহলে এখানে এখলাস নাই, এই এখলাস যদি না থাকে ইমান থাকে না। সাত নম্বরে যেটা মহব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। মহব্বতে যদি না থাকে কমতি থাকে ইমান থাকবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহর মহব্বত থাকে তাদের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে আমি রাসূলকে যদি কেউ বেশি মহব্বত না করে আল্লাহর কসম সে ইমানদার হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেমনে করবেন? মহব্বত করার পদ্ধতি হলো এত্তেবা ও সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা। যে যত বেশি সুন্নত মানবে সে তত বেশি মহব্বত করে। মহব্বত করি সুন্নত মানি না, মহব্বত করি খালি জিলাপি খাই, মহব্বত করে মাঝে মাঝে অনুষ্ঠান করি, অনুষ্ঠান সর্বস্ব মহব্বত, যে মহব্বত সাহাবাই কেরাম যে নমুনায় মহব্বত করেন নাই। আবু সুফিয়ান হিরাক্লিয়াসের রাজদরবারে যায় বলছিল, ওয়াল্লাহি মা রাআইতু ইউহিব্বুন নাসু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান, আল্লাহর কসম জমিনে এমন কোন মানুষ দেখি নাই একজন আরেকজনকে এত মহব্বত করে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে। আল্লাহর জমিনে সবচেয়ে বেশি মহব্বত করতেন সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এজন্য মহব্বত শিখতে হবে তাদের থেকে, তারা যে পদ্ধতিতে যেভাবে মহব্বত করতেন আমাদেরকেও মহব্বত করতে হবে সেই পদ্ধতিতে। নিজের মন গড়া পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা যায় না, তখন মহব্বত না হয়ে অপমান হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজালাতি মিম্মা আনজালানি আল্লাহ, আমার আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন তার থেকে উপরে অতিরঞ্জিত করে আমাকে তুলে ফেলবা, আল্লাহর কসম এটা আমি পছন্দ করি না, এটা আমি মহব্বত করি না, এটা চাই না। এই জন্য নিজের মন গড়া মহব্বত করা যাবে না, মহব্বতের নমুনা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। আর যে নবী সাল্লামকে আমি নূরের বানাই দিলাম উদ্দেশ্য কি, যে নবী সাল্লামের মর্যাদা বাড়াইলাম। ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতাদের মর্যাদা কি আমাদের থেকে বেশি? ফেরেশতারা আমাদের খাদেম, আমরা মাটির, আমাদের মর্যাদা বেশি। ফেরেশতাদেরকে বলছে উসজুদু লি আদম, তাহলে নিজের মন গড়ার সম্মান বাড়াইতে গেলে সম্মান বাড়ে না, আরো উল্টা কমে যায়। আচ্ছা আত্তাহিয়াতের মধ্যে বসছেন, বসে আপনি আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এরপরে নবী সাল্লামকে সালাম দিবেন, দিবেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নবীকে বসে বসে সালাম দেওয়া তো বেয়াদবি, কি বলেন? আপনি বসে কেমনে দিবেন? লাভ পেরে দাঁড়াই যান, আত্তাহিয়াতুর মধ্যে দাঁড়াই সালামটা দিয়ে নেন, দাঁড়াই সুন্দর করে আবার বসেন, বসে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, তাসা উচ্ছ্বাস করলেন, এরপরে নবীর উপরে দরুদ পড়বেন, দরুদ আবার বসে বসে কেমনে পড়বেন? আবার দাঁড়ান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ শেষ করছেন আবার বসেন, বসে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, নামাজ হইব না? কেন হবে না? নবীরে সম্মান করছেন, নবীর মহব্বতে নামাজ হবে না কেন? হ্যাঁ অনেকে কয় এখানে নবীর মহব্বত করছি, নবীর মহব্বত করছি, নবীর মহব্বত করে জাহান্নামে গেলেও আমরা খুশি, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত ইমানের অংশ, কিন্তু সেই মহব্বত কোন পদ্ধতিতে করতে হবে সেটা তো সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। নিজের মন গড়া তো মহব্বত করা যাবে না, মন গড়া গেলে আমও যাইবো সালাও যাইবো, আপনার নামাজও বরবাদ, মন গড়া মহব্বত করতে যাই, কি বলেন? এখানে মন গড়া মহব্বত করা যাবে না, আল্লাহ বলছেন বসে বসে সালাম দিতে হবে, এখানে বসে বসে দিতে হবে। আচ্ছা এখন নামাজের মধ্যে বসে বসে দিচ্ছেন, খুতবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছেন, খুতবার মধ্যে দরুদ পড়ি না আমরা? এখন যদি কন যে নামাজের মধ্যে বসে দিতে হয় এখানে কেন দাঁড়ায় দিব? খুতবার মাঝখান দিয়ে সালাম দেওয়ার সময় দরুদের সময় বসে গেলেন, বসা যাবে? সেখানে দাঁড়ায় দাঁড়ায় দিতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দিচ্ছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এটা আল্লাহর জিকির, এটা দাঁড়াইও দেওয়া যায়, বসেও দেওয়া যায়, শুয়েও দেওয়া যায়, সর্বাবস্থায় দেওয়া যায়। আল্লাহর জিকির যেমন দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়, এটাও আল্লাহর জিকির। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে অতিরঞ্জন, মহব্বতের নামে মন গড়া, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নমুনা না। মহব্বতের নমুনা সুন্নতের এত্তেবা, যিনি যত বেশি সুন্নতের এত্তেবা করবেন তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন। ইমানের জন্য মহব্বত জরুরি। আট নম্বর যেটা, আল কুফর বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত অস্বীকার করা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ, কেউ আল্লাহকেও মানে তাগুতকেও মানে সেই ইমানদার না। তাগুত কি? বিমা ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় কিন্তু সে খুশি, তার ইবাদত করলে সে খুশি, এটাকে একে বলা হয় তাগুত। তাগুতকে অস্বীকার করা এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক বলেছেন ফামা ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ইমান আনতে হলে আগে তাগুত অস্বীকার করতে হবে। সমস্ত নবীদের দাওয়াত ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত, তাগুত পরিহার করা, আল্লাহর গোলামি করা, তাগুত পরিহার করা। এজন্য তাগুতকে পরিহার না করলে ঈমান থাকবে না। 9 নম্বর সর্বশেষ যেটা, আল মাউত আলা হাযিহিল কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের প্রথমে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের প্রথমে বলছেন, কিন্তু শেষ পর্যন্ত এই কালেমার উপরে ছিলেন না। অনেক মানুষ এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে প্রথম দিকে তাওহীদের রেসালত স্বীকৃতি দিয়েছেন, মৃত্যু সময় ছিল না তাওহীদের উপরে, এরা কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই। অর্থাৎ এই কালেমার স্বীকৃতি জীবনের প্রথম অবস্থায় যেমন থাকবে শেষ অবস্থাও তেমন থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান কানা আখেরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সর্বশেষ অবস্থান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশেষ অবস্থান, ঈমানের উপরে থাকতে হবে, না হয় মুরতাদ হয়ে যাবে, মুরতাদ হয়ে গেলে ঈমান শেষ। এগুলোকে বলা হয় ঈমানের আহকাম, এগুলোকে বলা হয় শারায়িত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনতে হলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হলে এই 9টি শর্ত জরুরি, 9টি শর্ত না হলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 9টি শর্ত পরিপূর্ণরূপে আমল করার, পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঈমানকে সহি বিশুদ্ধ ঈমান বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। এই মাহফিলের ইন্তেজাম করার জন্য আমিন যে সকল ভাইয়েরা বোনেরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কেউ সময় দিয়ে, শ্রম দিয়ে, আর্থিকভাবে, মানসিকভাবে উপস্থিত হয়ে প্রচার প্রচারণায় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সকল সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দিন, এই এলাকার হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। এই জায়গার মালিক যে ভাই আমাদের আজকের এই মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক ওই ভাইকে কবুল ও মঞ্জুর করে নিন। ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক খায়ের ও বরকত দান করুন। হালাল রিজিকের ইন্তেজাম আল্লাহ পাক করে দিন, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করুন। আল্লাহ পাক হককে, সহি দিনকে বিজয়ী করার, আল্লাহ পাক সহযোগিতা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই এলাকার সমস্ত ভাই বোনের ইমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। শিরক মুক্ত তাওহীদি ইমান সবাইকে আল্লাহ পাক নসিব করুন। মদিনার ইসলাম, মদিনার দ্বীন, মদিনার আমলকে মহব্বত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। মদিনার আমলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন, বিশেষ করে আল্লাহ পাক আমাদের ইমানে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যে সকল ভাই বোন বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আজকের এই মাহফিলের জরিয়ায় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই এলাকার সকল ভাই বোনের মধ্যে মহব্বত তৈরি করে দিন, মুসলিমে মুসলিমে ভ্রাতৃত্ব স্থাপন করে দিন। আমরা সবাই একসাথে কবরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা তাতে মসজিদে বিভিন্ন জায়গায় সব জায়গায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি সে তৌফিক দান করুন। বিভিন্ন প্রকার ফেরকাবাজি, দলবাজি, গ্রুপবাজি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমার রব, এই রবই আমার সব।